অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের অনুসারী আমার সামনে অবস্থানরত মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসেন, যাদের মঙ্গল কামনা করেন, শুধুমাত্র তাদের কি দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, শুধুমাত্র সেই লোকগুলোকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আবার একবার বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসেন, আর সে কারণেই এই মাহফিলে আসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা এই মাহফিলটা করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে একটাই মাত্র দৃশ্য, আর তা হচ্ছে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তথা সমস্ত কাফের মুশরিক জাতি ঐক্যবদ্ধভাবে আজকে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে সাবধান করেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, জেনে রাখো দুনিয়ার সমস্ত কাফের মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এক শক্তি। আজকে তাই দেখতে পাচ্ছি, মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে, সেখানে মুসলিম জাতির বাড়িঘরগুলো পর্যন্ত বুলডুজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট শিশুরা যদি ওদের দিকে পাথর ছুঁড়ে মারে, তার জবাবে ট্যাঙ্কের গোলা দিয়ে ওদের বুকটাকে ঝাঁচড়া করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হল। গুয়ান্তানামো বে কারাগার, আবু গরিব কারাগারে মুসলিম যুবকদেরকে ধরে নিয়ে উলঙ্গ করে একের উপরে এক চড়িয়ে তারা পিরামিড তৈরি করেছে। নির্যাতন সহ্য করতে না পেরে যখন তারা পানি পানি বলে চিৎকার মেরেছে, আমেরিকার সাদা কুকুরের দল তখন তাদের মুখে পেশাব করে দিয়েছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, ওরা কোরআনুল কারিমের গায়ে ক্রুশ এঁকে দিয়েছে, মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে। ইন্টারনেটে যারা যোগাযোগ করেন তারা দেখেছেন, ফাতেমা নামক একজন মহিলা তিনি সেই জেলখানার থেকে চিঠি লিখেছেন, আমাদেরকে এক এক রাতে 20-25টা আমেরিকান সৈন্য ধর্ষণ করে, তোমরা আমাদের সহ বোমা মেরে উড়িয়ে দাও। একজন মহিলা সেখানে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। কাশ্মীরি মুসলমানদেরকেও যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। মা বোনদের পেট থেকে মুসলিম সন্তান বের করে উপরে ছুঁড়ে মেরে নিচে ছুরি ধরে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে যায়, ওরা আনন্দ উল্লাস করে। একদিকে মুসলিম জাতির অবস্থা, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই গরিব মুসলিম দেশটির প্রতি পাড়ায় যদি কোনো সুন্দরী গরিবের স্ত্রী থাকে, তার দিকে যেমন এলাকার সমস্ত লম্পট এবং বাটপারদের দুর্নজর পড়ে, এরকম ভাবে এই দেশের গরিব মুসলিমদের প্রতি ইহুদি খ্রিস্টানদের কুনজর পড়েছে, যে কারণে পার্বত্য অঞ্চলের উপজাতিদেরকে এমনকি হিন্দুদেরকে পর্যন্ত ওরা দলে দলে খ্রিস্টান বানাচ্ছে। আপনারা জানেন ইন্দোনেশিয়ার একটা রাজ্য পূর্ব তিমুরকে এরকমই সুযোগ নিয়ে আস্তে আস্তে তারা খ্রিস্টান বানিয়েছে, এবং শেষ পর্যন্ত এই খ্রিস্টান যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে ইন্দোনেশিয়ার বুকে একটা খ্রিস্টান রাজ্য স্বাধীন করে নিয়েছে। আর সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মুসলমান নামধারী কোফি আনান, জাতিসংঘের মহাসচিব। দক্ষিণ সুদানকেও ঠিক একই কায়দায় স্বাধীন করেছে। আর এই চক্রান্তের মূল নায়ক যিনি, তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সফর করেছেন। আমার কাছে এগুলোর ডকুমেন্ট আছে, এগুলোর ছবি সহ এদের সবকিছু রিপোর্ট আছে, যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত পত্রিকায় তারা রিপোর্ট দিয়েছে যে পার্বত্য অঞ্চল আরেকটি দক্ষিণ সুদান অথবা পূর্ব তিমুর হতে যাচ্ছে কিনা। একদিকে মুসলিম জাতির প্রতি এহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত, আর একদিকে আমাদের মুসলমানদের অবস্থা কি? মুসলমান বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আছে। খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, কত বাবা, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, কোন মাজারে কচ্ছপ, কোন মাজারে কুমির, কোন মাজারে কি গজার মাছ, এমনি ভাবে পীর বুজুর্গদেরকে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই প্রকারের মানুষেরা। কয় প্রকার মানুষেরা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে, তালিমুল মুতাআল্লিম নামক কিতাবে এটা পড়ানো হয় কওমি মাদ্রাসার হেদায়াতুন নূর জামাতে। ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দিনকে দুই দল মানুষ ধ্বংস করেছে। এক দল হল শাসক গোষ্ঠী, আর এক দল হল ওই শাসক গোষ্ঠীর পাঁচ চাটা গোলাম, এক দল দরবারি আলেম, দরবার তৈরি করে বসে। এদের যেমন আকীদা বিশ্বাস মারাত্মক, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আমার কাছে বই আছে, লেখছে যার কোন পীর নাই তার পীর শয়তান, এটা কোন হাদিস আরবিতে লেখছে। এই জন্য পাবলিক আমার দেশের মানুষ মনে করে আরবিতে যদি একটু কান্না কান্না সুর দিয়ে ফুসফুস করে বলে আর চোখের পানি ঝরায়, মানুষ মনে করে মাশাআল্লাহ হাদিস। মান লা শাইখা লাহু ফাশাইখুহু শয়তান, বাবারা যে ব্যক্তির কোন পীর নাই ওই ব্যক্তির পীর হল শয়তান। জোরে বলে নাউজুবিল্লাহ, জাল হাদিস। আমি বুক ফুলিয়ে বলি জাল হাদিস। কারো যদি বাবার বেটার প্রমাণ করার সুযোগ থাকে দাঁড়িয়ে বলো অমুক কিতাবে আছে হাদিসটা, কান ধরে তওবা করো। আমার এখানে কিতাব আছে 16,000 কিতাব এখানে সাথে আছে। বন্ধু কেমনে আছে? কম্পিউটার আছে, দুনিয়ার সব কিতাব এখন কম্পিউটার ঢুকানো আছে। 16,000 কিতাব এখানে উপস্থিত রয়েছে। হাদিসের যত কিতাবের তুমি নাম জানো, তাফসিরের কিতাবের যত কিতাবের নাম জানো, সমস্ত কিতাব আমাদের পকেটে থাকে। লিখেছে যার কোন পীর নাই তার পীর শয়তান। এরপরে আরো লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ তাআলা মাফ করতে চান না। আল্লাহ মাফ করতে, এই বই আমার হাতে আছে, কোন পীরের দরবারের বই। বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়ে নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়ে নেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি কি এরকম যে বান্দা অসংখ্য গুনাহ করলে মাফ করতে চাও না? এটা আমার লেখা কিতাব, কিতাবুল হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মধ্যে এই আয়াত গুলো এনেছি। আল্লাহ তাআলা কি বলছেন শুন, আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا سورة الزمر 53 نمبر آيات الله تعالى বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم هي نبي আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, সীমা লঙ্ঘন করেছে, অসংখ্য গুনাহ করেছে। আশরাফু আশরাফা ইউসরিফ, ইসরাফ মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, মাত্রাতিরিক্ত মানে যারা অন্যায় করেছে, যারা বেশি গুনাহ করেছে, আল্লাহর দরবার থেকে ভয় পাচ্ছে আল্লাহ মাফ করবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত অন্যায় করে থাকো, গুনাহ করো, আমার দরবার থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত গুনাহ করো, যত অন্যায় করো, যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বললেন, সব ক্ষমা করে দিব। পীর বলল, আল্লাহ ক্ষমা করতে চায় না। পীরটা বলবো না আল্লাহটা শুনবো কোনটা? সবাই কি একমত? যদি একমত হন তাহলে এবারে নাম বলতে পারেন, নাম বললে বিগড়ে যাবে, তাই একটু পরেই বলুন। এবারে বলতে পারেন যে হয়তো হুজুর এখানে ভায়া মাধ্যমের বিষয় থাকতে পারে, আল্লাহ তাআলা সেটাকেও দূর করে দিয়েছেন। এবারে শুনুন কোরআনুল করিমের সূরা বাকারা 186 নম্বর, আল্লাহ বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আননি, হে নবী, যদি লোকেরা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি ডাইরেক্ট শুনি না, ভায়া মাধ্যম লাগে, আমি দূরে থাকি না কাছে থাকি, আমি বান্দার ডাক শুনতে পাই কি শুনতে পাই না, ওয়াইদা সালাকা ইবাদি আননি, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ফা ইন্নি করিব, আমি বান্দার কাছেই রয়েছি, উজিবু দাওয়াতাদ্দাঈ ইযা দাআনি, উজিবু আমি ডাকে সাড়া দেই, ইযা দাআনি যখন সে ডাক দেয় সাড়া দেই, আগে ডাক দেয় পরে, তার মানে হচ্ছে ডাক দিতে তোমার দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে কোরআনে বলছেন, উজিবু দাওয়াতাদ্দাঈ, আমি আমাকে যারা ডাক দেয় তার ডাকে সাড়া দেই, ইদা দানি যখনই সে ডাক দিবে, যখনই ডাক দিবে শব্দটা আল্লাহ পরে বলেছেন, আর ডাকে সাড়া দেই শব্দটা আগে বলেছেন, তার মানে হল তোমার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে কোনো দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, অ মানুষেরা আমাকে বাদ দিয়ে অন্য কোন ভায়া মাধ্যম তালাশ করতে যেও না, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তুমি যে আমার ডাকে সাড়া দিবা, তুমি আমার ডাক শুনো কিনা, তুমি তো অনেক দূরে থাকো, তুমি শুনতে পাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 16 নম্বর আয়াতে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে রয়েছি। ওয়ারিদ শব্দটা হচ্ছে যে গলা দিয়ে, যে রগ দিয়ে তুমি কথা বলছ, ওই রগের চেয়েও কাছে, তার মানে তোমার আওয়াজ করতে দেরি, আমার শুনতে দেরি নেই। চলে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, ভয় পাচ্ছি তুমি মাফ করবা কিনা। কি সুন্দর করে একের পর এক আল্লাহ বলছেন, না আমি কোনো ভয় তোকে দেখাচ্ছি না, ভয় পাবি না, আমি তোর মালিক। সূরা হিজর 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নাব্বে ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাব্বে ইবাদি, নাব্বে মানে জানিয়ে দাও, খবর দিয়ে দাও, ইবাদি আমার বান্দাদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দাও কি যে আল্লাহ তাআলা পাপ করলে শুনতে চায় না, এটা জানাইতে বলছে। কোরআনের সাথে পীর শব্দের কথা মিলান, এটা আমার বই লেখা বই, আয়াত সব নাম্বার সহ দেওয়া আছে। নাব্বে ইবাদি, ও আমার নবী, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, আন্নি আনাল গাফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, কোন ভয় পাওয়ার কারণ নেই, আমি সব গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা হিজর 49 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা আমাকে ডাক দমে সাড়া দিব, আর এদিকে মানুষ কি বলে এই অবস্থায় আমরা আছি। তাহলে দুইটা চরিত্র, একদিকে দুনিয়ার কাফের মুশরিকেরা আমাদের ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, আর একদিকে আমাদের ইমানের মূল উৎস ধ্বংস করার জন্য এদেশের বিভিন্ন দরগা দুর্গা খাজা বাবা গাজা বাবা নেমেছে। আমি এটাকে একটা কৌতুক দিয়ে উদাহরণ শেষ করে থাকি। একবারই একজন মেহমান গেছে, রাতের বেলায় ভালো খাবার দাবার দিয়ে ঘুমানোর ব্যবস্থা করল, খাটটা ছিল পুরাতন খাট। খাট ছিল কি? পুরাতন খাট। পুরাতন খাটে কি থাকে? সার পকা উরুষ থাকে, উপরে দেয় নাই মশারি, প্রচন্ড মশা। মেহমানকে রাত্রে একদিকে যেমন মশায় কামড়ালো, আর একদিকে নিচের থেকে সার পোকায় কামড়ালো। মেজবানরা সকলে জিজ্ঞেস করে না যে ভাই যান রাত্রে কোনো অসুবিধা হয় না, তো ঘুম ঠিক মতো হয়েছে? তো মেজবান কি জিজ্ঞেস করলো এরকম, মেহমানও সুন্দর রসিকতা করে বলল ভাই যান কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন আমাকে মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি মেহরবানি করে নিচের থেকে সার পোকায় টেনে না ধরত, মনে হচ্ছিল মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি অনুগ্রহ করে নিচের থেকে সার পোকায় টেনে না ধরত। আমাদের অবস্থা হচ্ছে এরকম। এজন্য আজকে কোরআন এবং হাদিসের কোন চর্চা হচ্ছে না। ওয়াজ মাহফিল গুলো যখন শুরু হয়, একজন পীর সাহেব আসবে, তার আগে কোন মুরিদ আসবে, মুরিদ এসে ওই পীরের কাহিনী বলবে, আর পীর সাহেব এসে তার দাদা বাবা পীরের কাহিনী বলবে। শুনতে শুনতে নগমাহায়ে মাহফিলে বেদাত গো, শুনতে শুনতে নগমাহায়ে মাহফিলে বেদাত গো, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়। এই জাতীয় মাহফিল শুনতে শুনতে দিল বেমজা হয়ে গেছে, কান বধির হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই থাকবে বিজয়ী যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? বোঝা গেল গন্ডগোলটা এই জায়গাতে। আমরা সকলেই দাবি করি মুমিন। আমি গতকাল ওখানে আলোচনা করেছিলাম, ওখানে যারা শুনেছেন ভূমিকা স্বরূপ কিছু অংশ নিয়ে আসবো। কোরআনুল কারীমের সূরায়ে বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা পাক্কা মুমিন। আল্লাহ তাআলা বলছেন, وَمَا هُم بِمُؤْمِنِينَ, খবরদার খবরদার, ওরা মুমিন নয়, ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? কোরআনুল কারীমের সূরা ফাতিহার পরেই সূরা বাকারা। এই সূরা বাকারার প্রথম 5টা আয়াত হল মুত্তাকিন মুমিনদের সম্পর্কে। কয়টা আয়াত? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব থেকে শুরু করে 5টা আয়াত হচ্ছে মুমিনদের সিফাত, মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছে। এরপরে 2টা আয়াত কাফেরদের জন্য। কাদের জন্য? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এইখান থেকে 2টা আয়াত হল কাফেরদের প্রসঙ্গে, প্রথম 5টা মুমিনদের সম্পর্কে, তারপরে 2টা। এরপরে 8 নম্বর আয়াত থেকে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এইখান থেকে শুরু করে 13টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন মুনাফিকদের চরিত্র সম্পর্কে। বোঝা গেল কাফের মারাত্মক না মুনাফিক মারাত্মক? কাফেরদের সম্পর্কে আয়াত কয়টা আর মুনাফিকদের সম্পর্কে কয়টা? 13টা। শুধু এ পর্যন্তই না, কোরআনুল কারীমে কাফেরদের নামে একটা সূরা আছে আর মুনাফিকদের নামে একটা সূরা আছে। কাফেরদের নামে যে সূরা তা হচ্ছে মাত্র 2 লাইন। কয় লাইন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ ওয়া লা আনা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শেষ হয়ে গেল কাফেরের সূরা। আর মুনাফিকদের সূরা প্রায় দেড় পৃষ্ঠা পর্যন্ত। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله হে নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। الله يعلم হ্যাঁ আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, কিন্তু জেনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি মিথ্যাবাদী কেমন হইল? মুনাফিকরা বলল যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এরপরে মিথ্যাবাদী হলো কি করে? এইটাই বুঝতে পারছি না। ওরা মিথ্যাবাদী কথাটা বলেছে তা মিথ্যা না, ওরা যে বলল আমরা সাক্ষ্য দিচ্ছি এই কথা মিথ্যা। কারণ সাক্ষী দিতে হলে মনের বিশ্বাস নিয়ে জেনে শুনে সাক্ষী দিতে হয়, ওটার নাম সাক্ষী। আর না বুঝে বললে সাক্ষী হবে? আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে? বলে আমি তো হচ্ছে একটা খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলুন তো কে খুন করেছে? তা তো জানেন না। আচ্ছা কাকে খুন করলো? তাও জানি না। আদালত কি বলবে? এটা সাক্ষী দেওয়ার জন্য আসতো না, ফাজলামি করার জন্য আসছে। পুলিশ ডেকে তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে, কারণ সাক্ষী দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হবে, জেনে শুনে সাক্ষী দিতে হবে। ও আমার ভাইয়েরা, মুনাফিকরা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এইটা অন্তরের বিশ্বাস নিয়ে বলে নাই, সেই জন্য বলেছে মুনাফিক। এই কারণে ইসলামে প্রবেশ করতে হলে দুইটা সাক্ষী দিতে হয়। কয়টা সাক্ষী? আপনারা কি সাক্ষী দিয়েছেন? এক নম্বর সাক্ষী হল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আর দুই নম্বর সাক্ষী হল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এই দুইটা সাক্ষ্য যদি কোন ব্যক্তি না দেয় ইসলামে প্রবেশ করতে পারবে না। এটাই এত বড় সাক্ষী। আজকে মুসলিম জাতির কাছে এই সাক্ষীর কোনো গুরুত্ব নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। হে নবী আপনি মানব জাতিকে জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষী কোনটি আল্লাহ প্রশ্ন করেছেন? কোরআনের আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, এমন একটা সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন, কিসের সাক্ষী? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, ওয়াল মালায়েকাতু এবং সমস্ত ফেরেশতারা সাক্ষী দিয়েছেন, ওয়াউলুল ইলমে এবং সমস্ত জ্ঞানী লোকেরা সাক্ষী দিয়েছেন। সেই সাক্ষীটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্যটা আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতারা দিয়েছেন, সমস্ত জ্ঞানী লোকেরা দিয়েছে, আমরাও সাক্ষী দিয়েছি, ঠিক কিনা? কিন্তু না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী যদি আমরা ঠিকমতো দিতাম তাহলে জীবনের সকল ক্ষেত্রে আমরা হুকুম মানতাম কার? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো, লা ইলাহা মানে আগে বর্জন করো, ইল্লাল্লাহ মানে গ্রহণ করো। লা ইলাহা বলে সমস্ত গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর ক্ষমতা সব কিছুর আইন বিধানকে অস্বীকার করা হচ্ছে। ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করা হচ্ছে। তার মানে হল একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেরকম আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন সাক্ষী দেয় আশহাদু লা ইলাহা বলে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিল, লা ইলাহা কোন মাবুদ নাই, কারো আনুগত্য চলবে না, কারো বিধান চলবে না, কারো হুকুম চলবে না, কারো কোন ক্ষমতা চলবে না, কোন খাজা বাবার ক্ষমতা, গাজা বাবার ক্ষমতা, পীর বাবার ক্ষমতা, দরগা বলার ক্ষমতা, দুর্গা বলার ক্ষমতা, কোন রাষ্ট্রের ক্ষমতা, কোন শাসকের ক্ষমতা আমরা কারো ক্ষমতা মানব না, লা ইলাহা, এরপরে শুধুমাত্র একজনের হুকুম মানব, একজনের ক্ষমতা মানব, একজনের আনুগত্য করব, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি বুঝে শুনে বলা হয় তাহলে সেই মুসলমান জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবে কার? এইটার নাম কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্বের সাক্ষী দেওয়ার কালিমা। এই কালিমাই হচ্ছে সব নবীদের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী এবং রসুল প্রেরণ করেছি, আপনার আগেও যত নবী রসুল পাঠিয়েছি, সব নবীদেরকে আমি একটাই দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছিলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নাই। তোমাকে আগে বুঝতে হবে, তুমি একটা কারখানার মালিক, 100,000 কর্মচারী তোমার মালিকানায় আছে। এই কর্মচারী যখন জানতে পারল এই বল্টু সাহেব আমাদের মালিক, তখন বল্টু সাহেব যা বলবে সব মানবে কিনা? তাহলে আগে মালিকেরা স্বীকার করতে হবে, তারপরে কমান্ড, তারপরে কি? ঠিক তেমনি ভাবে এই গোটা সৃষ্টির মালিক একমাত্র কে? এটা যদি আমরা মানি, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যখন আল্লাহ, এই পৃথিবীতে হুকুম চলবে কার? আর কোন ওয়াজ লাগবে? কিন্তু আমরা কি আল্লাহর হুকুম মানি? আমি গতকালকে বিস্তারিত আলোচনা করেছি, আল্লাহ হুকুম দিলেন চোরের হাত কাটো, আমরা বললাম এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনাবে বিচার হারাম, আমরা বললাম লাইসেন্স থাকলে যৌন কর্মী ওদের জন্য চিকিৎসাও ফ্রি। আল্লাহ বললেন জেনাবে বিচার করলে বিচার করো একরকম, ওরা বলল এটা এই যুগে চলবে না, বিকল্প বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্পত্তির আইন বন্টন করা হয়েছে এভাবে, ওরা বলল আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিলেন, আমার জাতি বলল যে না লাইসেন্স থাকলে বৈধ, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কুবালি ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, যত রকম ব্যাংক আছে সবগুলোর যেহেতু লাইসেন্স করা, এজন্য সব সুদ হালাল বৈধ। এইভাবে আল্লাহর কালামকে আমরা পিছনে ফেলে দিয়েছি, অথচ আমাদের নাম মুসলিম, আমাদের নাম কি? কালেমা উপরে লা ইলাহা। আর এই কালেমা যদি আরো জোরে জোরে পড়ে, মানুষ কয় বুজুর্গ সাহেব আসলে একটু হাজির তো দিয়ে আসো, কিছু খাওয়ান দাও। মিশরের সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাই একজন বড় আলেম, ওনার কিতাব আছে তাফসির ফি জিলালিল কোরআন, বাংলা হয়েছে, মাআনিল ফিত তরিক বাংলা আছে। এই কিতাবগুলো যখন লেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা পরিষ্কার করে দিলেন, ও মুসলমান জাতি, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর একদিকে আল্লাহর বিধানকে বাতিল করো, এর নাম মুসলিম হতে পারে না। এরপরে যখন যুবকদের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে জেলেবন্দী করা হল, এক পর্যায়ে ফাঁসির হুকুম দেওয়া হল। যেদিন ফাঁসি কার্যকর করা হবে তার কিছুক্ষণ আগে একজন মৌলবী সাহেব ওনার সঙ্গে জেলখানায় দেখা করতে গেলেন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, ভাই আপনি আবার কে? বলে আমি জেলখানা মসজিদের ইমাম সাহেব হুজুর। কেন আসলেন? আমি আসছি, আপনি একজন মুসলমান ব্যক্তি, আর মুসলমানদের ফাঁসির হুকুম হয়ে গেলে তাকে শেষবারের মতো কালমা পড়াবার দায়িত্ব না আমার, আমি সেজন্য আপনাকে কলমা পড়াবার জন্য এসেছি। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাই বললেন, আচ্ছা আশ্চর্য কথা, আমি তো ওই কালেমা পড়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর আপনি সেই কালেমা আমাকে পড়াবার জন্য এসেছেন, আপনার কালেমা একটু শুনান তো, কি কালেমা আপনি পড়েন? পড়াইলেন মাশাআল্লাহ সুর দিয়া, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাই বললেন, ও ইমাম সাহেব হুজুর, আপনার কাছে আমার কালেমা পড়ার কোনো দরকার নাই, ওই একই কালেমা আমি যখন ঘোষণা করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। জীবনের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আদালতে, ব্যাংকে, পরিবারে, কোন জায়গায় এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। এই কথা যখন আমি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছি, সঙ্গে সঙ্গে আমাকে বন্দী করা হলো, আর আপনি ওই একই কালেমা পড়ান আর ওই একই সরকার থেকে পয়সা পান। বোঝা গেল আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ কখন এক হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তুমিও পড়ো, আমার জাতিও পড়ে, কোন ব্যক্তি তাদের কিছুই বলে না, ইহুদি খ্রিস্টানরা কিছুই বলে না। আমার জাতিকে শিখিয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আমি গতকাল বিস্তারিত আলোচনা করেছি, ইসলাম মানে শান্তি না চক্রান্ত করা হয়েছে, সালাম মানে শান্তি। ইসলাম মানে হল আল ইসলাম মুসলমান সুদান ওয়া গর্দান নেহাদান বাতাত। ইসলাম মানে হল এক আল্লাহর বিধানের কাছে, এক আল্লাহর হুকুমের কাছে জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম নিয়ে আত্মসমর্পণ করা। আর এই রকম আত্মসমর্পণ যে করে তার নাম কি? মুসলিম। মুসলমান শব্দ কোরআন হাদিসে নাই, মুসলিম মুসলিমুন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম ব্যক্তি যিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। এর আগে নবীদের দাওয়াত ছিল তাওহীদ, কিন্তু সেই সময় কুফফারদের সঙ্গে এরকম সংঘর্ষ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এই মূর্তি পূজা শুরু হল। মূলত নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরে নূহ আলাইহিস সালামের বড় বড় কয়েকজন শিষ্য আলেম ছিল, তারা মরে গেল পাঁচজন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই পাঁচজন যখন মারা গেল, শয়তান এসে ওই মুড়ি উম্মতকে জানাইল তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। এই বড় বড় আলেমরা সব কিছুদিনের ব্যবধানে মরে গেল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কে ওয়াজ করতেছে? শয়তান। শয়তান কে? একটা কাজ করো, এই বুজুর্গরা দুনিয়ার থেকে চলে গেছে, এখন তওবা করো, নইলে গজব আসবে। এই জন্য ওনাদের কিতাবগুলো তোমরা পড়ো, ওয়াজগুলো করো, একটু বেশি তাসির হওয়ার জন্য ওনাদের মূর্তি তৈরি করে নাও। ওনারা যেই জায়গায় বসতেন ওই জায়গায় একটা মূর্তি তৈরি করে নাও, আর ওনাদের কথাগুলো বলো, আর এই মনে মনে কল্পনা করো যে ওনার মুখ থেকে যেন কথাগুলো বের হচ্ছে, তাহলে তোমাদের তাসির বেশি হবে। তাফসির ইবনে কাসির ইয়াতে তাফসির উলামা ইকরাম দেখবেন, ওয়ালা তাদারুন্না ওয়াদদাও ওয়ালা সুয়া ওয়া ইয়াহুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আয়াতের তাফসিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিসেও বলা হয়েছে, কানু হাউলাই সালিহিন মিন কওমি নূহ। এই পাঁচজন ব্যক্তি নূহ আলাইহিস সালামের জাতির বড় বড় বুজুর্গ আলেম ছিলেন। এই লোকগুলো যখন মারা গেল, শয়তান ওই জাতিকে বুঝাইল তোমাদের বড় আলেমরা মরে গেছে, গজব পড়বে। ওই বুজুর্গদের মূর্তি তৈরি করে ওনারা যেখানে বসতেন সেইখানে বসাও, আর মনে মনে কল্পনা করো এই বুজুর্গদের মুখ থেকে কথাগুলো বের হচ্ছে। এইভাবে মূর্তি তৈরি করা হল। শয়তান মূর্তি পূজা করতে পারে না, কিন্তু খবরটা মূর্তি তৈরি হয়ে গেল, নতুন প্রজন্ম আসল, আস্তে আস্তে লোকেরা ভোগ দেওয়া শুরু করলো, এরপরে পূজা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যাও এবার তোমার মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দুনিয়াতে আগমন করলেন, যৌবনে উপনীত হলেন, দেখলেন তার জাতি মূর্তি পূজা করে, এমনকি তার আব্বা হলেন প্রধান পাদ্রি, প্রধান যাজক, রাষ্ট্রীয় যাজক, মূর্তি তৈরি করে, বিক্রিও করে, আবার ব্যবসাও করে, পূজাও করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতাকে বলেন, আবাতি লিমা তাবুদু মা লা ইয়াদুরুকা ওয়া লা ইয়ানফাউ। ও আমার আব্বাজান, আপনি কেন এমন জিনিসের পূজা করছেন যা আপনার ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না? এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে নিজেও চিন্তা করতে লাগলেন যে আসলে আমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবারে রবের পরিচয় করতে শুরু করলেন, রবকে তালাশ করতে লাগলেন। তালাশ করা দরকার আছে কিনা? চন্দ্র সূর্যের দিকে তাকালেন দিনের বেলায়, রাতের বেলায় চাঁদের দিকে তাকালেন। সালাম্মা রাল কামারা, যখন তিনি চন্দ্র দেখলেন বললেন হাদা রব্বি, এটা আমার রব। কিন্তু যখন চন্দ্র ডুবে গেল তিনি বুঝতে পারলেন যে জিনিস ডুবে যায় আমার রব হতে পারে না। এরপরে দিনের বেলায় যখন সূর্য উঠল, ফালাম্মা রাশামসা বাযিগাতান ক্বালা হাদা রব্বি হাদা আকবার, দিনের বেলায় যখন আলো উজ্জ্বল সূর্য দেখল তখন তিনি বললেন এটা অনেক বড়, এটাই আমার রব, এটা বড় রব। ওই যে হিন্দুদের মধ্যে আছে না, হিন্দু ভাইরা কেউ থাকলে ভালো করে শুনবেন, আমার পর ক্ষিপ্ত হইয়েন না, মাঝে মধ্যে আপনাদের নাম আসবে। এইরকম ওই যেটা একটু বড় দেখে কয়টা আমার মধ্যে ভগবান আছে, ভগবানের ভিতরে অবতরণ করেছে। দেখা হো বজিরে তুলসী বসজদা কুনাদ হরি বলব গোয়াদ নমস্কার কুনাদ, বট গাছ দেখলে নমস্কার, বড় বলদ দেখলে নমস্কার, এমনকি লিঙ্গ পূজা করে। বাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখলেন বলেন এটা আমার রব, যখন সূর্য ডুবে গেল তখন তিনি বুঝতে পারলেন যে এই চন্দ্র সূর্য আমার রব হতে পারে না। লা ইল্লাম ইয়াহদিনি, যদি আমার রব আমাকে হেদায়েত না করেন আমি হেদায়েত পাব না। হেদায়েত দেওয়ার মালিককে? এরপরে আল্লাহ হেদায়েত দান করলেন, সঙ্গে সঙ্গে বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মুতাওয়াজ্জ করলাম কার দিকে? না পীরের দিকে। তাহলে আপনারা তো বিশ্বাস কিবলা, কেবলা মানে কলম মুতাওয়াজ্জ পীরের দিকে, কেবলায় কুলু কলবের কেবলা। কি সুন্দরভাবে বলে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জ আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুর কেবলার কলবের দিকে মুতাওয়াজ্জ আছে। পীর সাহেব হুজুরের কেবলা তার পীরের দিকে, তার কেবলা তার পীরের দিকে, হাজার ভাইয়া মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ। ও আমার ভাইজান, আমি বলি আপনি যখন পীর সাহেবের দিকে করবটা মুতাওয়াজ্জ করলেন, ওই সময় পীর সাহেব হুজুর যদি তার স্ত্রী সাহেবার দিকে মুতাওয়াজ্জ থাকেন, আপনার কলবটা ভাইজান কোন দিকে যাবে খবর আছে কি? আপনি যখন পীর সাহেবের কলবের দিকে করে মুতাওয়াজ্জ করলেন, পীর সাহেব হুজুর তখন পায়খানা শরীফে মুতাওয়াজ্জ আছে, আমার কলব পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলব পায়খানার দিকে, আপনার কলব কই যাইবে? কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহ এরকম কলম মোতাবাজ্জু করার কোন দলিল আছে কিনা? কোরআন পরিষ্কার করে বলবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা মোতাবাজ্জু করেছি কার দিকে? বলবীর বল উন্নতম মুশির, তারপরে কি শির মিহারি নত শির, এ শির দিয়ে নত হয় পীরের দরবারে নাকি? না, সাত আসমান ভেদ করে, আরো কুরসি লৌহ কলম ভেদ করে, এক আল্লাহ দরবারে গিয়ে সিদ্ধ হয় ঠিক কিনা? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার হয়ে গেলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ওয়াজহুন মানে কি চেহারা, ওয়াজহিয়া মানে আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এরপরে কয় আল্লাহর দিকে তো ওরাও মুতাওয়াজ্জু করে, একটু ভায়া মাধ্যম হয়ে যায়, অসুবিধা কি? কয় না হানিফান, সব বাতিল করে। হানিফ মানে কি? সব বাতিল করে, গায়রুল্লাহ সব ত্যাগ করে, একমাত্র একনিষ্ঠ আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হলাম। এরপরে আরো সুন্দর ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে বলল ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা আল্লাহকেও মানে আবার দেবদেবীকেও মানে, আল্লাহকেও বিশ্বাস করে আবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হতে গিয়ে পীরসাহেবদেরকে ভায়া মাধ্যম বানায়, আমি সব ভায়া মাধ্যম ত্যাগ করে সরাসরি একমাত্র একজনের দিকে মুতাওয়াজ্জ হচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যারা বলুন সুবহানাল্লাহ। নামাজ দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, চেয়ারম্যান সাহেব আসছে, এখন চেয়ারম্যান সাহেবকে মানপত্র দিবেন, বা এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, মানপত্রে কয়টা অংশ থাকে জানেন? তিনটা। কয়টা? প্রথম অংশ হল ওনার প্রশংসা থাকবে, দুই নাম্বার অংশে ওনার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, আমরা ভোট দিয়েছি আপনাকে, এলাকার জনগণ আপনি সারা কিছু বোঝে না, তিন নাম্বার অংশে থাকবে আপনার কাছে আমাদের আবেদন। এই বান্দা সূরা ফাতিহায় দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানপত্র একটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে বান্দা সামনে আরো আল্লাহর প্রশংসা করছে, আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ দিন। এবারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বান্দা বলো তুমি আমার এত প্রশংসা করেছো, এবারে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? বান্দা এবারে সম্পর্ক পরিষ্কার করে দিচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও রাব্বুল আলামিন, আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এটা আবেদন। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তুমি হচ্ছে আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে গোলাম আর মালিকের সম্পর্ক। যারা বলেন সুবহানাল্লাহ, আমরা কার গোলাম? না খাজা বাবার গোলাম? আমরা গোলাম ঠিকই, তবে কার গোলাম? না মানুষের গোলাম। নবীরা কার গোলাম? মুশকিল, নবীরা মানুষ নাকি? কালে মাঝে সাক্ষী দিতে বোঝে নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদান, তারপর কি? আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আব্দুল মানে বান্দা এবং তার রাসূল। ধরে বলে সুবহানাল্লাহ, নবীরাও গোলাম কার? নবীরা গোলাম আল্লাহর, ওলিরা গোলাম আল্লাহর, আপনি আমি গোলাম কার? না নবীরা কোন ফেরেশতা? নবীরা ফেরেশতারা, আলোচনা শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। নবীরাও মানুষ, নবীরা আল্লাহর নূরের তৈরি, মাশাআল্লাহ কি যে অবস্থা তৈরি করেছে। নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, ওলিদেরকে নবীর উপরে নিয়ে গেছে। বান্দা পরিষ্কার করে দিল, আমার সঙ্গে তোমার পরিচয় হল তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। ইয়াকা নাবুদু, আমি তোমার গোলাম। আমরা গোলাম কার? না নবীর গোলাম। যে না আমরা কে? আব্দুল নবী, গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম, আব্দুর রসুল, রসুলের গোলাম। পীর সাহেবের নাম গাউসুল আজম, গাউস মানে বিপদে উদ্ধারকারী, আজম মানে সবচেয়ে বড়, কারণ উজির আজম প্রধানমন্ত্রী, উজির মানে মন্ত্রী, আজম মানে প্রধান। তাহলে গাউসুল আজম মানে কি? প্রধান ত্রাণ কর্তা। কে? কই? আমাদের সব গাউসুল আজম বড় বিশ্বাস, গাউসুল মাঝবান দাঁড়ি। ইয়াকা নাবুদু বলে পরিষ্কার করে দেওয়া হল, আমরা গোলাম ঠিকই, তবে কোন খাজা বাবার গোলাম নই, গাজা বাবার গোলাম নই, ল্যাংচা বাবার গোলাম নই, আমরা সরাসরি কার গোলাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবারে তাহলে কি চাও বলো? পরিচয় হয়ে গেল, সম্পর্ক ক্লিয়ার হয়ে গেল। এবারে সম্পর্কের পরে এবারে আবেদন করা হচ্ছে, ওয়াইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। জোরে বলো সুবহানাল্লাহ। না মাদার বাবার কাছে, না খাজা বাবার কাছে। এবারে আল্লাহ বলছেন কি সাহায্য চাও বলো? বান্দা এবারে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার হয়ে গেলেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবকদের মাঝে দাওয়াতের কাজ করা শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে লোক জনমত তৈরি করতে লাগলেন। এক পর্যায়ে মেলার সময় আসলো, মূর্তি পূজার মেলা, যুবকেরা বলল চলো আমরা তোমাকে নিয়ে মেলায় যাব। উনি একটু বাঁচার জন্য আকাশের দিকে তাকাইয়া ভাবসা এমন করলেন যে যেন কি আছে, তারকার থেকে কিছু বুঝতে পারছে, কারণ ওরা তারকায় বিশ্বাসী ছিল। এরপরে বললে ইন্নি সাকিম, আমি অসুস্থ, তোমরা চলে যাও, আমি যাচ্ছি না। যখন সব চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে তাওহীদ বোঝানোর জন্য, আল্লাহর পরিচয় বোঝাবার জন্য এবার একটা কৌশল অবলম্বন করলেন, একটা কুরআন হাতে নিলেন, মূর্তিখানায় ঢুকলেন। রাজকীয় মূর্তিখানা, দেখে না কি শাড়ি গয়না পরায়, গতবার দেখেন নাই চুরির হিরিক পড়ে গেছিল ঢাকায়, এই মূর্তির শাড়ি নিয়ে গেছে, ওই মূর্তির অলংকার নিয়ে গেছে, দৈনিক চুরি হতে লাগলো। এরপরও এদের বুঝে আসে না যে যেই দেবীর গলার থেকে চোরেরা স্বর্ণের হার গুলো খুলে নিয়ে যায়, ওই দেবী নিজের গলার স্বর্ণের হার রক্ষা করতে পারে না, ওই দেবী আমাদের কি উপকার করবে? এরপরেও লোকেরা সেই মূর্তি পূজা করে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম রাজকীয় মূর্তিখানায় গিয়ে দেখলেন মূর্তির সামনে বড় বড় লাড্ডু আছে। হিন্দুরা দেখেন না ওই যে গণেশ পূজায় লাড্ডু দেয়, কারণ গণেশের খাওয়ান না দিলে গণেশকে রিপোর্ট দিবে যে ওরা আমার খাওয়ান দেয় নাই, পরে গত বসবে, এই জন্য গণেশের কায়দা মতো খাওয়ায়। ওই যে হাতির কল্লা প্যাকটা বড় লাড্ডু দেয় 2 কেজি 2.5 কেজি বড় বড়, আর ইন্ডিয়াতে আরো বড় দেয়। এইটা গিয়ে আবার রিপোর্ট দেয় ওদের ভগবানের কাছে যে মানুষ খুব সুখে আছে, আমাকে লাড্ডু খাওয়াই প্যাট বড় করছে। তখন আবার ভগবান আরেকজনের পাঠায় যাচাই করার জন্য, দেখো গিয়ে আমার সমস্ত থেকে। এই সময় দেখেন হিন্দুরা পান্তাবাদ শুকনা রুটি জঙ্গলে ফেলায়, ওরে খাওয়ান দেয় এগুলো, ওদিকে রিপোর্ট দেয় না না মানুষ খুব গরিব হয়ে গেছে। তখন ও চ্যালেঞ্জ করে, কয়ে না আমাকে দেখো খাওয়াইছে, তখন প্যাট লাঠি মারে, লাঠি মারলে প্যাট ফেটে গিয়ে বড় লাড্ডু বের হয়ে যায়, এটাও একটা ধর্ম। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন মূর্তির সামনে বড় বড় লাড্ডু রাখা আছে, ডাব রাখে না দুধ রাখে কত কিছু রাখে, প্রথম তো গিয়েই তো রাগ ওঠে না। কোরআন বলছে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আলা তাকুলুন, খা খা খা, খায় না। ফাকানা বরবান বিলিয়ামিন, এরপরে ডান হাতে একটা জোরে থাপ্পড় মারল, থাপ্পড় মারলে মূর্তি পাথরে, মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়, হাতে ব্যথা পাইল। এবারে শরীরে রাগ উঠলো, গায়ে রাগ উঠল, এবারে কুড়াল নিয়ে একটার হাতে মারে, একটার মাথায় মারে, একটার কাঁধে মারে, সব মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে দিয়ে সরে পড়লেন। লোকেরা মেলার থেকে আবার আসলো পূজা দেওয়ার জন্য, মূর্তিখানায় ঢুকে দেখে সর্বনাশ হয়ে গেছে, কোনো ঝড় তুফান হল না, কোনো ভূমিকম্প হল না, কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি হল না, কে এই মূর্তিগুলোকে ভাঙ্গে চুরমার করল? সব দৌড়ে গেল নমরুদের কাছে, মূর্তি বুদুকদের রাজার কাছে চলে গেছে। নমরুদ খবর শুনে দৌড়ে চলে আসলো, তাফসিরে লেখে নমরুদ এমনি বিচক্ষণ ছিল, দুনিয়ার বুদ্ধি ভালোই ছিল, মূর্তিখানায় এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চুপ করে চিন্তা করল। সর্বপ্রথম মুখের থেকে যেই কথাটা আসলো তা হল হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, বলো এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, ভালো চোখে দেখে না? যুবকের প্রশ্ন, কেন যুবকের প্রশ্ন? তাফসিরে লেখেন নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন যুদ্ধ বিগ্রহ হল না, কেন মূর্তিগুলো ভাঙল? নিশ্চয় এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা বিরাট বিপ্লবের চিন্তা করা হয়েছে, আর এইরকম সমাজ বিপ্লব ঘটানোর মতো, সমাজে পরিবর্তন আনার মতো চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? এই জন্য যুবকের প্রশ্ন এসেছে হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, এবারে সঙ্গে সঙ্গে লোকেরা বলল হা হা সামিআনা ফাতানি ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক এই মূর্তিগুলোর সুনজরে দেখে না সমালোচনা করে, ওই যুবকের নাম হল ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ, যুবকের নাম কি? ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস থেকে শুনো। এবারে লোকেরা ইব্রাহিমকে ধরে আনলো, তাও হেদবাদী মমিনরা ভয় করে না, ভয় করে কাকে? ডরতে নহি দুনিয়া মে মুসলমানো কে শীসে, ডরতে নহি দুনিয়া মে মুসলমানো কে শীসে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, মুসলমান জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাওহীদের দাওয়াত তারা দিবে, আল্লাহর একত্বের দাওয়াত দিবে, আল্লাহর জন্য কাজ করবে, সাহায্য করবেন কে? এবার ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো, তিনি বলেন বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো যে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, লোকেরা বলল তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, কোনো উত্তর দিতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বলল আমার জাতি তাই যদি হয় তাহলে কেন তোমরা এমন জিনিসের পূজা করছ যেই জিনিস তোমাদেরকে রক্ষা করতে পারে না, যেই জিনিস কোন উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমন কি কুকুর এসে যদি ওদের মুখে পেশাব করে দেয় রক্ষা করতে পারে না। ওই যে এক লোক পাকা হিন্দু, মূর্তি পূজক ছিল, খুব কট্টরপন্থী, সফরে গেছে একটা মূর্তি তৈরি করে, ছোট্ট মূর্তি তৈরি করে নিয়ে সাথে গেছে পূজা করার জন্য, পেশাব পায়খানার বেগ হলো এক জায়গায় রেখে উনি গেছে দূরে এক জায়গায় পেশাব পায়খানা করতে, এসে দেখে যে মূর্তির গা ভেজা ভেজা, মনে করলো আসমান থেকে রহমতের বৃষ্টি পড়েছে কিনা, এই বরকতের জন্য একটু চেটে চেটে পানি পান করা শুরু করল, দেখে যে টক টক লাগে, কি রহমতের পানি টক লাগবে কি জন্য, তালাশ করা শুরু করলো অন্য কোনো কারবার হলো কিনা, দেখে দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, এইমাত্র পেশাব করে গেছে, পেশাবের ফোটায় এক হলো করতে আছে, বুঝতে আর বাকি থাকলো না এই মূর্তির গায়ে যে ভেজা পানি এইটা কোন রহমতের পানি না, কুকুর সাহেবের পেশাবের পানি, লাঠি মেরে ফেলে দিয়ে তওবা করে বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই বক্তব্য রাখলেন, এবারে তিনি ঘোষণা করলেন সূরা মুমতাহানার চার নম্বর আয়াত, যুবকেরা ভালো করে শুনো, যুবকদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, আল্লাহ বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে। আজকে যারা বলো কাকে আদর্শ রূপে মানবো, কি কাজ করব, আমার ভাইয়েরা আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু মাআহ, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সাথী সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ইয কালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার জাতি আমরা তোমাদের থেকে বড়া করছি, সম্পর্ক ছিন্ন করছি, এরপরে তোমরা যাদের পূজা করো তার থেকেও সম্পর্ক ছিন্ন করছি, বোঝা গেল মূর্তির চেয়েও মূর্তি পূজকরা জঘন্য খারাপ, আগে বলল তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, এরপরে তোমরা যাদের পূজা করো তার থেকে ছিন্ন করলাম, বাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সব বর্জন, এই বর্জন না করে গ্রহণ করলে চলবে না, কাফারনা বিকুম, কোরআনের আয়াত পড়তেছেন আমরা তোমাদেরকে মানি না, তোমাদের আইন মানি না, তোমাদের বিধান মানি না, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা শুরু হয়ে গেল, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর বিধান এক আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবে অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, এইটার নাম তাওহীদ। তাওহীদের দুই রকম, কয় রকম বলে তো জানি না, ইমানের ভিত্তি কয়টা, পাঁচটা, এই পাঁচটার মূল ভিত্তির নাম তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা, এই তাওহীদের দুই রকম কয় রকম একটু বলে দিই, ওলামায়ে কেরাম আপনারা মনে রাখবেন, এটা আমাদের দেশে চর্চা হয় না, কারণ মাদ্রাসার সিলেবাসে আকীদার কোনো কিতাব নাই, অথচ কোরআনে স্পষ্ট আছে, সূরায়ে নাহলের ৩৬ নম্বরে আছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে আদেশ দিয়ে, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো, আনুগত্য করো, তাগুতকে বর্জন করো, কয়টা কাজ, সূরায়ে বাকারার ২৫৬ নম্বর আয়াত আরো সুন্দর করে বলা আছে, আয়াতুল কুরসির পরে একটা, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর বিল জজম, ওলামায়ে কেরাম ভালো করে খেয়াল করুন শর্ত, ফামাই ইয়াকফুর বিল জজম সুকুন, অর্থাৎ শর্তের জন্য এরকম বলা হয় যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, ওয়ায়ুমিন বিল্লাহি অতপর আল্লাহর উপর ঈমান আনলো, আগে তাগুতকে বর্জন করো তারপরে আল্লাহর উপর ঈমান আনো, আগে খালি তারপরে নতুন কালার করো। এখন যদি তাগুতকে বর্জন না করে আল্লাহ আল্লাহ করে লাভ আছে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করে, তাগুতকে বর্জন করে, ওয়ায়ুমিন বিল্লাহি আর আল্লাহর উপর ঈমান রাখে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত হাতল ধরলো, মজবুত রশি ধরলো যা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, লানফিসাম আল্লাহা যা কখনো ছিঁড়ে যাবার নয়। যেই ব্যক্তি তাগুতকে বর্জন করলো, আল্লাহকে ধারণ করলো, ওই ব্যক্তির আর কোন পীর আর কোন মুর্শিদ খাজা বাবা গাজা বাবা কোন কিছু দরকার নাই। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে বর্জন করলো, কুফরি করলো, প্রত্যাখ্যান করলো, ওয়ায়ুমিন বিল্লাহি আর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত হাতল ধরলো, মজবুত রশি ধরলো, লানফিসাম আল্লাহা যা কখনো ছিঁড়ে যাবার নয়, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়াই ছাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রকম তাওহীদের? দুই রকম বুঝে আসছে এখন? সাতটা শর্ত আছে তাওহীদের, কয় শর্ত? এইগুলো তো আপনারা শুনেন না, ইমান ভঙ্গের কারণ আছে তা জানতো না, রোজা ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, উজু ভঙ্গের কারণও কিছু জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ মুসলমান জানে না, তাওহীদের রকম জানে না, তাওহীদের শর্ত জানে না। অ মুসলমান জাতি, ইসলামে প্রবেশ করতে এই সব জিনিসগুলো জানতে হবে, মানতে হবে। এই তাওহীদের দুইটা রকম যদি অর্জন করতে না পারো, তাগুতকে প্রত্যাখ্যান করতে না পারো, তাহলে তোমার ঈমানের দাবি করা সম্পূর্ণ ভুল। ইব্রাহিম আলাইহিসসালাম তাই বললেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। আমাদেরকেও বলতে হবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান আমরা মানি না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালামের উপরে এবারে জুলুম চলে আসলো, ওরা জবাব দিতে পারল না। এবারে সিদ্ধান্ত করল ইব্রাহিম এর সাথে কথা দিয়ে পারা যাবে না, তোমাদের দেবদেবীদের সাহায্য করতে হবে, ইব্রাহিমকে আগুনে পোড়াতে হবে। আগুন প্রজ্বলিত করা হল, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমরা একটু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। আল্লাহ তারা বলে ইব্রাহিমকে যাও, ইব্রাহিম যদি তোমাদের সাহায্য কামনা করে আমার আপত্তি নাই। জিব্রাইল মিকাইল আজরাইল এক একজন এসে বলছে ও ইব্রাহিম তুমি খালি বলো, আমি ইসরাফিল সিংহার যদি একটু ছিদ্র দিয়ে ফুবিয়া দেই, এই নমরুদের গোষ্ঠী ওলট পালট হয়ে জাহান্নামের তলে চলে যাবে। জিব্রাইল বলল পাখা দিয়ে আঘাত করে উড়িয়ে দিব, মিকাইল বলল বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে উড়িয়ে দিব, ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ও ভাই জিব্রাইল মিকাইল আজরাইল ফেরেশতারা বলো আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন নাকি তোমরা নিজেরা এসেছো? বললো না আমরা নিজেরাই এসেছি, আমি তোমাদের জন্য যে এই কাজ করি নাই, আমি যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছি ওই আল্লাহর সাহায্য অপেক্ষায় রয়েছি, ওই আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহর সাহায্যই কামনা করছি, তোমাদের সাহায্য দরকার নেই, তোমরা যাও। এবারে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত আল্লাহ সরাসরি সাহায্য করছেন না, বোঝা গেল আল্লাহর সাহায্যের জন্য শর্ত আছে। বান্দার সাহায্য যখন, বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। বাইরা আমার ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হল, এখন আর ইব্রাহিমের কোন ক্ষমতা নাই, ইব্রাহিমের ক্ষমতা শেষ। আল্লাহ বলেন ইব্রাহিম আমার নিয়ম হল বান্দার ক্ষমতা যেইখানে শেষ, আমার ক্ষমতা আমার সাহায্য এইখান থেকে শুরু হয়ে যায়। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা পশম না জ্বলে, ওর জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হবে না যে গরম ঠান্ডা লেগে যায় কষ্ট পেয়ে যায়, বারদান ওয়া সালামান আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। ও আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ওই নমরুদের আগুনকে ঠান্ডা করে দিলেন। সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? এখন কেন আমেরিকার বোমা ঠান্ডা করেন না? মুসলমানদের বুক যাত্রা করে দিচ্ছে, কেন ওদের বোমা ঠান্ডা হচ্ছে না? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি না দুর্বল হয়ে গেছে? কবি বলছেন, লা নিদ্দা লাহু ওয়া লা দিদ্দা লাহু হাদ্দা লি মাওলা, লা নিদ্দা ওয়া লা দিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা, ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। ও আমার বান্দারা, আমি আল্লাহর শক্তি কমে নাই, আল্লাহ আগে যেমন ছিলাম এখন তেমন আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু ইব্রাহিমের মতো তাওহীদ, শিরক মুক্ত, ভেজাল মুক্ত, পীর মুক্ত, মাজার মুক্ত, দরগা মুক্ত, এমনকি ফেরেশতাদের সাহায্য পর্যন্ত যিনি গ্রহণ না করে অটল থেকেছেন এক আল্লাহর সাহায্যের জন্য। আজকে তোমরাও যদি আজ বিজু করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যায়, আগ কর সকতি হ্যায়, আন্দাজে গুলিস্তা পয়দা। আজ কেউ যদি সেই ইব্রাহিমের মতো তাওহীদ, ইব্রাহিমের মতো শিরক মুক্তি ইমান অর্জন করতে পারো, তাওহীদ কি আমানত সিনু মে হামারা, আসা নেহি মেটানা, আসা নেহি মেটানা, নামো নেশা হামারা। তাওহীদের ইমান আমাদের ভিতরে আছে, দুনিয়ার সমস্ত শক্তি যদি একদিকে চলে যায়, একজন মুমিন যদি একদিকে দাঁড়ায়, দুনিয়ার সমস্ত কাফের মোর্তাদদেরকে আল্লাহ তাআলা খান খান করে দিতে পারেন, একজন মুমিনের তাওহীদের মোকাবেলায় সব ধ্বংস করে দেবেন, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিমকে আল্লাহ বলেছেন উম্মা, একটা জাতি বলেছেন, কোরআনে বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একজন আমার বিনয়ী উম্মা, একটা জাতি। প্রশ্ন হয় ইব্রাহিম যে একটা ব্যক্তির নাম জাতি হলো কি করে? তার মানে হল একদিকে নমরুদের সেনাবাহিনী, জনশক্তি, অর্থ শক্তি, অস্ত্র শক্তি, আর একদিকে একজন মুমিন দাঁড়িয়ে আছে ইমানের উপরে। কিয়ামত পর্যন্ত যত মুমিন তাওহীদের কথা বলবে, সমস্ত তাওহীদবাদী মুমিনের প্রতিনিধিত্ব করছেন একজন মুমিন, সেজন্য কিয়ামত পর্যন্তের সমস্ত মুমিনদেরকে তার সঙ্গী হিসেবে ধরে আল্লাহ বলেছেন ইব্রাহিম একজন, একা একটা জাতি জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দিলেন, রবের প্রতি ইমান আনো। ফেরাউন নিজে রব দাবি করেছিল কি অর্থে? আমি গতকাল ক্লিয়ার করেছি যে ফেরাউন আল্লাহ বিশ্বাস করত, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত, হিন্দুরা বিশ্বাস করে, বৌদ্ধরা বিশ্বাস করে, পার্থক্য কোন জায়গায়? লা ইলাহা, ওরা আল্লাহ বিশ্বাস করে, দেবদেবী ও মুসলমানকে আল্লাহ ই দেবদেবী নাই, ই আর ও, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার গোলামি করতে থাকবো, অন্য কারো করবো না। ওরা কে আল্লাহ ভি আছে, ভি আর ই, ভি আর আল্লাহ ই আছেন, ওরা কে আল্লাহ ও আছে, আল্লাহ ও আছেন। এই দেবদেবী খাজা বাবা, গাজা বাবা, মূর্তি বাবা মাধ্যম হিসাবে কাজ করে। অ মুসলমান জাতি, কোরআনকে জিজ্ঞেস করো কেন ওরা দেবদেবী আর মূর্তি পূজা করত? ওরা কিন্তু মূর্তিদেরকে আল্লাহ বিশ্বাস করত না। এই পাড়া হিন্দু আছে, আমি আসল করে ঘুরছি একটু, দেখলাম অনেক হিন্দু আছে, এই হিন্দুদেরকে জিজ্ঞেস করো, এরা যে মূর্তি পূজা করে, মূর্তিটাকে আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর অবতার আল্লাহর ভায়া মাধ্যম বিশ্বাস করে? কোনটা বিশ্বাস করে? আল্লাহর ভায়া মাধ্যম বিশ্বাস করে। অ মুসলমান জাতি, ওই হিন্দুরা যেমন বিশ্বাস করে মা দুর্গা দেবী এবার গজে চড়ে এসেছে, এই জন্য পৃথিবী ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে গেছে, কিছু মুসলমানরা বিশ্বাস করে। ঠিক এইরকম ভাবে মক্কার কুফাররা বিশ্বাস করত, আল্লাহ আছেন আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ চন্দ্র সূর্যের মালিক, আল্লাহ কাবার মালিক, আল্লাহ আব্দুল্লাহ আমার নবীর আব্বাজার নাম আব্দুল্লাহ, আল্লাহ বিশ্বাস করত, গন্ডগোল্লা ছিল এইখানে, ওরা বলতো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই দেব দেবী আর মূর্তির পূজায় জন্য করি, ওরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ভায়া মাধ্যম রূপে। কোরআনের আরাক আয়াতে বলা হয়েছে হাউলাই সুফাউন এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে। এই উদ্দেশ্যে মূর্তি পূজকরা যদি কাফের মুশরিক হয়ে থাকে, আমার জাতি পীর সাহেবদেরকে মনে করে মাধ্যম ভায়া, এই পীর সাহেবেরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। পীরের দুইজন পীর যদি কারো থাকে তাহলে দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। দেখতে কিতাবে দো পীর দো ডানা পকড়কে বেহেশত মেলে জায়গা কুই হরজ নেহি, বই আমার হাতে আছে, নামগুলো এখন বললে সবাই চিনবেন, একটু পরে বলি, আগে বললে তো দৌড় দিবে, আবার কোন গণ্ডগোল লাগাই যায় কে জানে। এই বইটার নাম একটা বলবো পরে, 55 নম্বর পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে, তোমার যদি দুইজন পীর হয় আর আল্লাহ উভয় পীরকে মাফ করেন, কেমন দিন আজাদ দেন, দো পীর দো ডানা পাকারকে তুমি বেস্ট মেলে জায়গা কুই হরজ নেই, দুই পীর তোমার দুই ডানা ধরে বেস্ট নেই কোনো অসুবিধা নাই, লেখা আছে। যদি কারো দেখতে মনে হচ্ছে দেখেন আপনি ভুল আছে কিনা দেখেন তো ওইখানে। ভাইরা আমার, মক্কার কাফেররা মূর্তি পূজা করতো ভাইয়া মাধ্যম মনে করে, আমার জাতি পীরদেরকে ভায়া মাধ্যম মনে করে, অথচ নামাজ দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু, কোন ভায়া মাধ্যম আছে? ডাইরেক্ট বলছে ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি। হজের সময় এহরামের কাপড়টা পরে দুই রাকাত নামাজ পড়ে হজের নিয়াত করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কোন ভায়া মাধ্যম আছে? নামাজের মধ্যে ভায়া নাই, হজের মধ্যে ভায়া নাই, সব জায়গায় ডাইরেক্ট আল্লাহকে ডাকা হচ্ছে, আর যখন জিকির করতে বসে তখন পীরের বাড়ির দিকে মোতাবজ্জু হওয়া লাগে, পীরের কলবের দিকে মোতাবজ্জু হওয়া লাগে, পীর এর কলবের মধ্যে আল্লাহ দাখিল হয়ে গেছে। হিন্দুরা যেমন বিশ্বাস করে মূর্তির মধ্যে আল্লাহ ঢুকে গেছেন, ঠিক এই রকমই জাতি বিশ্বাস করে আল্লাহ নাকি ওলিদের মধ্যে ঢুকে যায়। এই বইতে লেখছে মনসুর হাল্লাজ নাকি আল্লাহর কাছে যাইতে যাইতে এমন এক পর্দায় চলে গেছে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে মিশে গেছে, এরপরে জিকির করতে শুরু করেছে আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। শোনেন না বিশ্বদাই কাহিনী বলতে, তাফসিরে বিদায়ওয়ান নেহায়া, ইতিহাসে না তাফসিরে ইতিহাসে, তারিখে বিদায়ওয়ান নেহায়া, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে মনসুর হাল্লাজের জীবনীটা বাইর করে, তারপরে দেখেন কি লেখা আছে, পরিষ্কার লেখা আছে, একটা দাজ্জাল মিথ্যাবাদী ভণ্ড প্রতারণা করে মানুষের ইমান নষ্ট করে যাচ্ছিল, সে বিশ্বাস করতো আল্লাহর সঙ্গে বান্দা মিশে যায় যেমন চিনির সঙ্গে পানি মিশে যায়, পানির সঙ্গে চিনি মিশে যায়, এই বিশ্বাস করতে লাগলো। বাগদাদের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে ফাঁসির হুকুম দিল, তাকে তরবারি দিয়ে কল্লা কেটে দেওয়া হয়, এই পর্যন্ত শেষ তাকে হত্যা করা হয়। পিসাবরা তৈরি করল, এরপরে মনসুর হাল্লাজকে নাকি হত্যা করার পরে তার রক্তের থেকে আনাল হক আনাল হক, এরপরে তাকে আগুনে পোড়াইয়া দেওয়া হয়েছে, সাইয়ের থেকে আনাল হক আমি আল্লাহ, এরপরে নাকি দাজলা নদীতে ফেলে দেওয়া হয়েছে, দাজলা নদীর পানি উত্তাল হয়ে আনাল হক আওয়াজ করতে করতে বাগদাদের শহরকে ডুবাইয়া দেওয়া শুরু করছে। তখন আল্লাহ ওই আলেমরা যারা হত্যা করেছিল ফতোয়া দিয়েছিল তারা সবাই গিয়ে মাফ চাইল, পরে ঠান্ডা হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। পীর সাহেবদের মিথ্যা কাহিনী ইতিহাসের কোন কিতাবে নয়, এখন দেখানো যাবে তারিখে বেদাওয়ান নেহায়া, তারিখে বাগদাদ, তারিখুল উমাম, সব কিতাবের সফট কপি আমাদের কাছে আছে, আর তারপরে যদি প্রয়োজন হয় এই দেশে কিতাবগুলো পাওয়া যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের সব কিতাব আছে, তালাশ করে দেখো এইসব আজগুবি কাহিনী কোনো জায়গায় আছে কিনা। তাকে জবাই করা হলো শেষ, কিন্তু সেইখান থেকে তৈরি করলো গোপ্তে মানসুর আনাল হক দস্তে মাস্ত, মনসুর আল্লাহ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর সঙ্গে মিশে গেছে। এইখানে বইতে রাখছে একদিন বন্দি থাকা অবস্থায় বাদশাহ গেছে, বাদশাহ গিয়ে দেখে মনসুর আল্লাহ নাই, জেলখানাও নাই, পানি থই থই করে। পরে বাদশাহ আরেকদিন গিয়ে দেখে, আরেকদিন গিয়ে দেখে জেলখানাও পড়ে আছে, শিকলও পড়ে আছে, মনসুর আল্লাহ নাই। আরেকদিন গিয়ে দেখি ঠিকই আছে। এবারে বাদশাহ জিজ্ঞেস করলো মনসুর, একদিন আমি গেলাম তোমাকেও দেখতে পাইলাম না, জেলখানাও দেখতে পাইলাম না, পানি থই থই করে। আর একদিন দেখলাম তুমি নাই, জেলখানা আছে, শিকল আছে, পড়ে আছে, তুমি কই গেছিলা? মনসুর হাল্লাস নাকি বলছে, কয় যে দেখেন যেদিন আপনি দেখলেন ওইখানে জেলখানাও নাই, আমিও নাই, পানি থই থই করে, ওই দিন স্বয়ং মাওলা পাক আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিল। আর যেদিন আপনি দেখলেন জেলখানা পড়ে আছে, শিকল পড়ে আছে, আমি নাই, ওই দিন আমি মাওলা পাকের দরবারে দেখা করতে গেছিলাম। দেখেন এখন মাওলা দরবারে গেছে, মাওলা কই? তুমি না মাওলার সঙ্গে একাকার হয়ে গেছ? কি মিথ্যা কথা! কোরআনুল করিম পড়ুন, মুসলমানদের আকিদার হিন্দুদের আকিদে মিলাইবেন না। হিন্দু বিশ্বাস করে যত কল্লা তত আল্লাহ, বান্দা আল্লাহর সঙ্গে বিশ্বের একাকার হয়ে যায়। মুসলিম বিশ্বাস করে কোরআন আকীদা, কোরআন বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, কোথায় আছেন? আমার আর কোন দলিল দেওয়ার দরকার নাই, একটা দলিল পেশ করছি যা গুড়া বুড়া, শিক্ষিত অশিক্ষিত যদি ইমানদার হয় আর মানার মতো মাদ্রাসা থাকে, পীরদের রঙিন গ্লাস না লাগাও, তাহলে পরিষ্কার বলি আল্লাহর নবী মেরাজে গেছেন না? মেরাজে গেছেন, কয় আসমান ভেদ করে। আল্লাহ যদি বান্দার মধ্যে একাকার হয়ে থাকে আর পীর সাহেবের কলবে বইয়ে থাকে, পীর সাহেবের হাদিস কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার কলব হচ্ছে আল্লাহর আরশ, তবে নাউজুবিল্লাহ, জাল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া হাদিস, দাজ্জাল তৈরি করেছে, পীর সাহেবরা তৈরি করেছে। এইটারে আবার অনুবাদ করে কি দিয়ে ফার্সি কবিতা, ইরান দেশে শিয়া, দেখবেন পীর সাহেবদের বেশি কবিতা ফার্সি, তার মানে শিয়াদের অগ্নি পূজকদের থেকে হিন্দুদের বৈরাগ্যবাদ, সন্ন্যাসীবাদ, খ্রিস্টানদের বৈরাগ্যবাদ, ইরানের অগ্নি পূজা, এই তিন ধর্মের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সুবিবাদ। বেশিরভাগ কবিতা ওদের, মান্না গুঞ্জাম দর জমিন আসে মা, মান্না গুঞ্জাম দর জমিন আসে মা, লেকে গুঞ্জাম দর কলুবে মোমেনা, লেকে গুঞ্জাম দর কলুবে মোমেনা, কি সুন্দর করে বললো। আর মুরিদরা লাভ দিয়ে চিৎকার মারে, আমি আসমানের সামাই হই না, জমিনের সামাই হই না, আমি মমিন বান্দার কলবে সামাই হয়ে যাই। কোন দলিল আছে? কোরআন হাদিসের কোন দলিল থাকলে দাঁড়িয়ে যাও, তওবা করব। আর যদি না থাকে তুমি আল্লাহর ওয়াস্তে তওবা করো। কোন পীর কি বলল? বুখারী হাদিসে পরিষ্কার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইয়িদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ অংশে প্রথম আকাশে অবতীর্ণ হন আর ডাকেন আলামিন মুস্তাগফিরিন ফারযুকালা, আছো কোন আলামিন মুস্তাগফিরিন ফারযুকালা, কোন ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারযুকালাহু, আছো কোন ব্যক্তির রিজিকের প্রার্থী আমার কাছে রিজিকটা আমি রিজিক দান করব। আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু, আছো কোন ব্যক্তি বিপদগ্রস্ত আমার কাছে বিপদে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। এইভাবে আল্লাহ তাআলা ডাকেন প্রতি রাতে প্রথম আসমান অবতীর্ণ হন। ওই বেটা, যদি আল্লাহ তাআলা তোর মধ্যে মিশে থাকে তাহলে প্রত্যেক রাতে প্রথম আসমানে কোত্থেকে অবতীর্ণ হয়? শুধু এ পর্যন্তই নয়, লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রথম আসমান অবতীর্ণ হন। কোথ থেকে অবতীর্ণ হন? বোঝা গেছে আকীদার বিষয়গুলো, আল্লাহ বান্দার মধ্যে মিশে যায় না, যেমন চিনি পানির সঙ্গে মিশে যায় না, এটা কোন হাদিস না, কোরআন বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন আছেন। তবে আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান, আল্লাহর ইলম, আল্লাহ তাআলা তুমি যেখানে আছো তোমার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ তাআলা জানেন এবং দেখেন, সব কিছু দেখেন এবং শুনেন। সামিউম বাসির ওয়াহুয়া মাআকুম, এর অর্থ হচ্ছে তোমার সঙ্গে আল্লাহর নুসরাত সাহায্য আছে, তুমি যেথায় থাকো না কেন আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ সাহায্য করলেন, মুসা আলাইহিসসালামের কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাতুসসালাম ফেরাউনের দরবারে গিয়ে হাজির হলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, মুসাকে ফেরাউন, মুসা ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও, রবের দাওয়াত দাও। ফেরাউন নিজেই রব দাবি করত, কেমনে রব দাবি করত, আল্লাহ দাবি করেছে, এই আল্লাহ মানে আসমানের আল্লাহ দাবি করে নাই, এই রব মানে আসমানের রব দাবি করে নাই, এইটা দাবি করতে পারে কেউ, আর কেউ মানত কি? এর মানে হচ্ছে আমি মিশর ভূখণ্ডের প্রধান, মিশর ভূখণ্ডের আল্লাহ মালিক, মিশর ভূখণ্ডের রব, আমি আমার কমান্ড চলবে। বোঝা গেল আজকেও যারা যে কোনো ভূখণ্ডে নিজেদের সার্বভৌমত্ব দাবি করবে, আল্লাহর আইনকে বাতিল করবে, তাদের মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? ফেরাউন যেমন নিজেকে আল্লাহ দাবি করেছিল, এখনো যারা নিজেদেরকে দেশের মালিক মনে করে, নিজেরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা আর ফেরাউনে কোনো কোনো পার্থক্য আছে? ফেরাউনকে গিয়ে দাওয়াত দেওয়া হল, রবের প্রতি ইমান আনো। ফেরাউন বলল, ফামার রব্বুকুম আয়া মুসা, ও মুসা তোমার রবটা আমার কে? রবের মানে পালন কর্তা তো আমরাও বুঝি, তো তোমাকে তো পালন করেছি আমি, মুসাকে লালন পালন করেছে কে? কার ঘরে লালিত পালিত হয়েছেন? সে আরাক কাহিনী আমি সেদিকে যাচ্ছি না। এবারে মুসা আলাইহিস সালাম প্রশ্নের সম্মুখীন হলেন, আল্লাহ তাআলা উত্তর শিখিয়ে দিলেন, কি সুন্দর উত্তর দিয়েছেন, শুনুন ভালো করে। আল্লাহ তাআলা আমাদের জানার জন্য কোরআনুল কারীমের সূরা তাহার 50 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ও ফেরাউন আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো কোন দুর্বল রব নয়, সেই রবের বিষয়টা তুমি শুনে রাখো, পরিচয় জেনে রাখো, আমার রবের পরিচয় হচ্ছে ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হলেন সেই মহান সত্তা, মহান জাত, মহান সৃষ্টিকর্তা, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ক্ষান্ত করেন নাই, তার যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেছেন, তার নাম কি? একটু উদাহরণ দিলে বুঝবে রব। এই রবের বড় গুরুত্ব আছে। আমরা দুনিয়াতে যখন আসার আগে রুহু জগতে আরাফাতের ময়দানে আদমের পিঠের থেকে তার রুহুগুলো বাইর করলো, তার সন্তানদের রুহুর থেকে আবার রুহুগুলো বাইর করলো, সমস্ত রুহুগুলোকে এক ময়দানে জড়ো করে আল্লাহ বললেন আলাস্তু রব্বিকুম, সবাই বলল হ্যাঁ আপনি আমাদের রব। বান্দা খবরদার ভুলে যেও না, নামাজ দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে দাঁড়িয়ে সুবহান রব্বানা লাকাল হামদ, সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা। আবার যখন দুনিয়ার থেকে চলে যাবে কবরে তিনটা প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, কে তোমার রব, রবের বিষয় গুরুত্ব আছে কিনা? এবারে মুসা আলাইহিস সালাম রবের পরিচয় দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ও ফেরাউন আমার রবের পরিচয় হল, আমার রব হচ্ছেন সেই মহান সত্তা, মহান জাত, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করার পরে জীবনের বাঁকে বাঁকে ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে দান করেছেন, তার নাম হল রব। একটু চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মায়ের পেটে যখন প্রথম বীর্য, তারপরে রক্ত, তারপরে গোস্ত, এরপরে পাঁচ মাস ছয় মাসে যখন একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেছ, রুহ তৈরি হয়ে গেল, মায়ের পেটে বসে তোমার ক্ষুধা পেয়েছে, মায়ের পেটের মধ্যে খেতে বসে কোন আন্দোলন করার সুযোগ ছিল না, হরতাল করার সুযোগ ছিল না, মিছিল মিটিং করার সুযোগ ছিল না, কারো গাড়ি ভাঙচুর করার সুযোগ ছিল না, এমনকি কান্নাকাটি করার সুযোগও ছিল না। ওই মুহূর্তে মায়ের পেটের মধ্যে ক্ষুধা পেয়েছ, ওইখানে বসে যে রব সৃষ্টি করলেন তিনি তোমাকে ভুলে যান নাই, নিজের পক্ষ থেকে বুঝে শুনে মায়ের মাসি কিন্তু স্রাব বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে সংযোগ দিয়ে ওই মায়ের পেটে বসে বিনা দরখাস্তে বিনা আবেদনে তোমার খাবারের বন্দোবস্ত করেছেন, তিনি হচ্ছেন আমার রব। কালা রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু পর্যন্তই নয়, এরপরে যখন তোমার দুনিয়া আসার সময় হয়ে গেল, দুনিয়া আসার পরে তুমি কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লেগে যাবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে, এরকম ভাবে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে তোমার মায়ের দুধের ভিতরে প্রথম একটা দুধ তৈরি করে দিয়েছেন, হলুদ বর্ণের গাঢ় শাল দুধ। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এই শাল দুধটা খাইলে নাকি ধনুষ্টঙ্কর হয়, চিপড়ে ফেলে দিত। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা গবেষণা করে দেখেছেন মায়ের বুকে শাল দুধ ধনুষ্টঙ্কর হওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, বরং এই দুধের বড় গুণ, এটা পৃথিবীতে যখন বাচ্চারা ভূমিষ্ঠ হবে একদিকে খাবারের প্রয়োজন হবে, আর একদিকে পানির প্রয়োজন হবে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের এই শাল দুধটাকে একদিকে খাবারের জন্য, আর একদিকে পানির জন্য, আর একদিকে সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধ রূপে তৈরি করে দিয়েছেন। চিৎকার বলুন সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই নয়, এবারে বাচ্চা দুধ পান করতে লাগলো, দুধটা যদি একটা ছিদ্র দিয়ে বের হয় বাচ্চার মস্তিষ্কে চলে যাবে। আল্লাহ তাআলা আবার নিজের রবের পরিচয় দিলেন, দুধের বোটার মধ্যে একটা দুটো নয় অনেকগুলো চিকন চিকন ছিদ্র করে দিলেন। এবারে বাচ্চা দুধ পান করতে লাগলো, আরামে জীবনযাপন করতে লাগলো। দুই বছর আড়াই বছর হয়ে গেল, এখন আর তার দুধে যথেষ্ট হচ্ছে না, এখন তাকে কবুতর খেতে হবে, মুরগির বাচ্চা খেতে হবে, খিচুড়ি খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন, নিজের রবের পরিচয় দিয়ে ওই বাচ্চার কচি মুখে মুক্তার মতো সুন্দর সুন্দর দাঁত দিয়ে ভরে দিচ্ছেন। এবারে কবুতরের বাচ্চা খাও, মুরগির বাচ্চা খাও, খিচুড়ি খাও। খেতে খেতে বাচ্চা আরো বড় হয়ে গেছে, নয় বছর বয়স হয়ে গেছে, এখন আর ওই ছোট দাঁতে চলবে না, এখন গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির মাংস চাবাতে হবে, বড় দাঁতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন, ওই ছোটবেলার ছোট মুখের দাঁতগুলোকে এক এক করে ভেঙে দিয়ে তার পরিবর্তে বড় বড় দাঁত দিয়ে পরিপূর্ণ করছেন। এইভাবে এবারে 32টা দাঁত দিয়ে তোমার মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। গরুর হাড্ডি চাবাও, খাসির হাড্ডি চাবাও। কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমার রবের পরিচয় হলো এইরকম জীবনের ধাপে ধাপে, জীবনের বাঁকে বাঁকে যখন যা প্রয়োজন হয় সবগুলো যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন তার নাম কি? কালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও আমার ভাইয়েরা, শুধু এ পর্যন্তই নয়, বলবেন হুজুর ডিমের মধ্যেও তো বাচ্চা হয়, ওই ডিমের মধ্যেও যখন বাচ্চা হয়ে যায় বাচ্চা রুহু চলে আসে, খাবারের প্রয়োজন হয়, ডিমের ভিতরের বাচ্চা ওখানে বসে আন্দোলন করতে পারে না, মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, এমনকি কান্নাকাটি করতেও পারে না। আবার একটা অসুবিধা হল, মায়ের বুকের সঙ্গে সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, ওইখানে বসে ডিমের ভিতরের বাচ্চা কি খাবে? আমার ভাইয়েরা, কালা রাব্বুনাল্লাযী قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى الله رب العالمين যিনি ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেছেন, ওই বাচ্চা তৈরি করার পূর্বে নিজের পক্ষ থেকে বুঝে শুনে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। ডিমের ভিতরে দুইটা অংশ, একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম, আর একটা সাদা লালা। হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়, বাচ্চা তৈরি হয়ে যখন মায়ের ডিমের ভিতরে থাকে খাবারের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা লালাগুলোকে খাবার হিসাবে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিমের ভিতরে বসেন, এবারে বাচ্চা খেতে খেতে ওর ভিতরের গুদামটা ফুরিয়ে গেছে, এখন কোথায় খাবার পাবে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভিতরের বাচ্চাকে জানিয়ে দেন, তোমার চতুর্দিকে যে প্রাচীর দেখা যাচ্ছে এটা কোন চীনের প্রাচীর নয়, জেলখানার প্রাচীর নয়, খুব হালকা প্রাচীর, তোমার ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকো। এবারে ডিমের চতুর্দিকে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভেঙে ফেলল, এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুই ভাগ হয়ে যায়, ভিতর থেকে বাচ্চাটা বেরিয়ে আসলো, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়ে এলো। ও আমার ভাইয়েরা, দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও। বাচ্চা দুটো যখন পানির কাছে যাবে, হাঁসের বাচ্চা পানি দেখে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটতে শুরু করবে, সে যেন বুঝতে পেরেছে পানি আমার জন্য তৈরি হয়েছে, আমার উপযোগী। পক্ষান্তরে মুরগির বাচ্চা মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? না, এই দেশের মুরগি পানিতে সাঁতার কাটে? ভাইরা আমার, কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়? আর কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত? তিনি শিক্ষা দিয়েছেন যিনি রব, কালা রব্বুল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু পর্যন্তই নয়, এই শীতের মৌসুমে যখন শীত প্রধান দেশগুলোতে বরফ জমে গেছে, পাখিরা পানির ভিতরে মাছ খেতে পাচ্ছে না, পানি বরফ হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বাংলাদেশের হাওর বর খালবিল নদী নালা তোদের জন্য মুক্ত রয়েছে, যা ওখানে গিয়ে যা, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চলে আসে। কে বলল ওখানে চলে যা? আবার যখন শীত চলে যায়, ওই পাখিগুলো উড়াল দিয়ে নিজের দেশে চলে যায়, পাসপোর্টের দরকার নাই, ভিসা দরকার নাই, নিরাপত্তার জন্য বাংলাদেশের পুলিশ ওদের খেদমতে নিয়োজিত আছে, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু এ পর্যন্তই নয়, ইঁদুরের ল্যাস লম্বা হলো কেন? বিজ্ঞান আবিষ্কার করেছে ইঁদুরের গায়ে কম্বল দেওয়ার ব্যবস্থা নাই, যখন ঠান্ডা প্রয়োজন হয় ল্যাজের মাধ্যমে ঠান্ডা নেয়, আবার যখন গরম লাগে ল্যাজের মাধ্যমে গরম বের করে দেয়। ঘোড়ার পশম কেন বেশি ঘাড়ে? এরকম ভাবে প্রত্যেকটা প্রাণীর জন্য যা কিছু তৈরি করেছেন সবটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত রেখে দিয়েছেন, নিজের পরিচয় রেখেছেন। কোরআনুল কারীমে একটা সুরার নাম রয়েছে সুরান নাহল, কোরআন বলছে ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছি নাহল মানে মৌমাছি, আল্লাহ বলছেন আমি মৌমাছিকে হুকুম করলাম পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো। ও রাব্বুল আলামিন, ঘর তৈরি করার জন্য সিমেন্টের প্রয়োজন, ইটের প্রয়োজন, আমার তো কিছুই নাই। আল্লাহ বললেন তোমার কাছে কেমিক্যাল আছে, এমন কেমিক্যাল লাগায় যে মৌমাছি মৌচাক নির্মাণ করে এক মন দুই মন মধু নিয়ে ঝুলতে থাকে, আজ পর্যন্ত কোন মৌচাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে গেছে। এরকম শোনা গেছে? মানুষের বিল্ডিং পড়ে যায় শোনা যায়, মৌচাক ছিঁড়ে দেয় না, বোঝা গেল ওদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে। এবারে নির্মাণ করার জন্য, নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন, ওদের ঘরগুলো লক্ষ্য করো, প্রত্যেকটা ঘর ষষ্ঠ কোণ বিশিষ্ট, কি সুন্দর ঘর তৈরি করেছে। মধু রাখার ঘর আলাদা, ওদের বাচ্চা দেওয়ার ঘর আলাদা, রানীর ঘরটা আরেকটু বড় আলাদা করা আছে। সুন্দর ঘর তৈরি করল, এবারে মধু সংগ্রহ করার জন্য দূরে চলে যাচ্ছে। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন মৌমাছির উপরে, 10 মাইল পর্যন্ত মধু সংগ্রহ করার জন্য যায়, কোন মৌমাছি বাসা হারায় না। আমাদের নাবিকেরা সমুদ্রে যখন জাহাজ চালায় কম্পাস থাকে, কত কিছু থাকে, এরপরও হারাইয়া তারপরে সাগরের ভিতরে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতা, পাহাড়ে গিয়ে ঘর নির্মাণ করো। ইলাহাল আলামিন, পাহাড়ে যদি ঘর নির্মাণ করলো, পাহাড়বাসী মধু খেইল, এই গ্রামের লোকেরা মধু কোথায় পাবে? আল্লাহ বলছেন আমিনা সাজারে, আবার গাছে গিয়ে ঘর নির্মাণ করো, গ্রামের লোকেরা মধু পাইল, শহরের লোকেরা চিৎকার মারল আমরা কোথায় পাবো? আল্লাহ বলছেন আমিম্মা ইয়ারিসুন, শহরের বড় বড় কার্নিশগুলোর সঙ্গে গিয়ে মৌচাক নির্মাণ করো। মৌমাছিকে এই হুকুম দিয়ে দিলেন, প্রত্যেকটা প্রাণীর জন্য যা কিছু প্রয়োজন সব দিচ্ছেন কে? আমাদের মালিকের নাম কি? বাংলাদেশের মালিক কে? ইন্ডিয়ার মালিক কে? চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে, মুসলিম হে হাম ওয়াতন হে, সারা জাহান হামারা, আল আরব লানা ওয়াস চীন লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা দীন লানা ওয়াল ইজ্জু লানা, আমাদের সব দুনিয়ার মালিক কে? আমরা আল্লাহর গোলাম, সব কার জন্য? আল্লাহর জমিনে হুকুম চলবে কার? এই আল্লাহর জমিনে হুকুম কায়েম করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ও যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন সূরা সফ 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, ওই আল্লাহ তাআলা যিনি রাসূলদেরকে দীন হক এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যে মুসলমান কেবল গণতন্ত্র করবে আর ভোট দিবে। আল্লাহর নবী কোন গণতন্ত্রে ভোট দিয়েছেন? সাহাবীরা দিয়েছেন? এখন দিন কায়েমের জন্য বিভিন্ন নেত্রীর সঙ্গে আমাদের ওলামা একরামরা বসে যখন চেহারার দিকে তাকায় মনে করো বিয়ের আসরে বসেছে। ও মুসলমান জাতি, কোরআন পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীকে বলেছেন, ওয়ালা তুতি ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের ভোটের মতের অনুসরণ করেন, অধিকাংশ মানুষের মতের রায়ের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে ওরা আল্লাহ রাস্তা থেকে আপনাকে সরিয়ে ফেলবে। গণতন্ত্র, মুসলমান কাছে গণতন্ত্রের মধ্যে ইসলাম পছন্দ লাগে না। ইসলাম একটা দিন, এটা পূর্ণাঙ্গ দিন, দিন কায়েমের জন্য রসুলের তরিকায় কাজ করব, না আব্রাহাম লিঙ্কন তরিকায় কাজ করব? কার তরিকায়? নামাজ পড়ব রসুলের তরিকায়, রোজা রাখবো রসুলের তরিকায়, হজ করব রসুলের তরিকায়, দিন কায়েম করব কার তরিকায়? না আব্রাহাম লিঙ্কনের তরিকায়, না মাওসিনের তরিকায়, না কালমার্স তরিকায়, না কোন ইহুদির তরিকায়, দিন কায়েম করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। একদিকে গেল এদিকে, লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, সমস্ত মতবাদ, সমস্ত তন্ত্র মন্ত্র, যত রকম মানব রচিত মতবাদ আছে সমস্ত মতবাদকে ধ্বংস করে দিয়ে, বিলুপ্ত করে দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। ওই দিন কায়েমের জন্য মূসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের কাছে, এবারে ফেরাউন দিন কবুল তো করলো না, বরং মুসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। মুসা আলাইহিস সালাম এবারে তার আল্লাহর নির্দেশে বনি ইসরাইলদেরকে নিয়ে ওদের থেকে মুখ ফেরাউনের কবুল থেকে রওনা করলেন, চলে গেলেন। এবারে পথ ভুলে চলে গেছে সামনে নবী, পিছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরাইল বলতে লাগলো, মুসা তুমি মারলা খোঁচা, বিপদে ফেলে দিলা, এতদিন পর্যন্ত ফেরাউনের গোলামি করতাম তাও ভালো ছিল, জীবনটা রক্ষা পাইত, তোমার কথা শুনে এখন তো আমরা তোমার কাছে আসলাম। ওই যে ফেরাউনের বিশাল বাহিনী দেখা যাচ্ছে, সামনে নদী, পালাবার জায়গা পর্যন্ত নাই, জীবনটাই তো শেষ হয়ে যাবে, কি করলা তুমি? মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, মূসা আমার নীতি একটাই, এব্রাহিমের জন্য যেই নীতি ছিল তোমার বেলায় সে একই নীতি রয়েছে, তোমার সামনে নদী, তোমার ক্ষমতা আছে নদী পর্যন্ত যাওয়ার, সে পর্যন্ত যাও। মূসা যখন নদী পর্যন্ত গেলেন, আল্লাহ বলেন, তোমার ক্ষমতা শেষ, আমার নুসরাত এবং সাহায্য শুরু হবে, তোমার হাতের লাঠিটা এবার নদীতে মারো। মূসা আলাইহিস সালাম নদীতে লাঠি মারল, সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্র ভাবে বারোটা রাস্তা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বারোটা রাস্তা হয়ে গেল, মূসা পার হয়ে চলে গেলেন। ফেরাউন যখন সে রাস্তা দিয়ে পার হতে লাগল, দুই দিকের পানি চাপা দিয়ে ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিল। ও আমার জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার জন্য নদীতে রাস্তা করে দিলেন, পানি দুই ভাগ করে সরিয়ে দিলেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন, ওই আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? আটলান্টিক মহাসাগরে মোমিনদের জন্য আল্লাহ রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত তাওহীদের পতাকা উড্ডীন করার ক্ষমতা দিতে পারেন কিনা? কিন্তু শর্ত আছে, মিস্তে কালিম হো আগার মার কাজ মা কুই, মিস্তে কালিম হো আগার মার কাজ মা কুই, আজ ভি আতি হ্যায়, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গলা তখাফ। ও আমার জাতি, মুসা নবীর মতো যদি তাওহীদ নিয়ে, মূসা নবীর মতো যদি লাঠি নিয়ে আবার ফেরাউনদের মোকাবেলায় নামতে পারো, যে আল্লাহ মূসার জন্য রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ তোমার জন্য দুনিয়ার ফেরাউনদের মোকাবেলা রাস্তা করে দিতে পারেন। আল্লাহ ঠিকই আছেন, তোমার ইমান দুর্বল হয়ে গেছে, তোমরা মনে করেছ লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর আমি মিষ্টি মিষ্টি কথা বলে দাওয়াত দিব, আমার কোন দুশ্মন থাকবে না, এইভাবে দাওয়াত দিলে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহর নবীর জীবনীটা পড়ো, আল্লাহর নবী তোমার চেয়ে বুজুর্গ কম ছিল না, আল্লাহর নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল, আল্লাহর নবীর গায়ের রং তোমার চেয়ে ফর্সা ছিল, সেই আল্লাহর নবী যে আল্লাহর নবী এত প্রিয় আল্লাহ নবীর আল্লাহর কাছে। নবী যখন রাস্তা দিয়ে চলছেন, মেঘমালা এসে নবীকে ছায়া দিচ্ছে, গাছের তলায় বসছেন গাছে ছায়া দিচ্ছে, শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী যখন ওহি প্রাপ্ত হলেন, ওহি মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনার প্রতি যখন কোরআন নাযিল হচ্ছে, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার এই কষ্ট করার দরকার নাই, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি, ফাইদা করানাহু ফাত্তাবে কুরআনা, আমার পক্ষ থেকে আপনার উপরে জিব্রাইল যখন একবার পড়বে আপনি শুধু একবার পড়ে নেবেন, সঙ্গে সঙ্গে সমস্ত কোরআনকে মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বা, কোরআন মুখস্থ করতে কতটুকু কষ্ট হয়, নবীকে আল্লাহ এতটুকু কষ্ট দিতে চান না, শুধু এ পর্যন্তই নয়, ইতিহাস পড়ো, আল্লাহর নবীর দরবারে বসে সাহাবায়ে কিরাম কথা বললেন, ওমর বিন খাত্তাব অথবা অন্য কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেল, আল্লাহ তারা বরদাস্ত করলেন না, আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলছো, তোমাদের জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। সূরা হুজরাতের আয়াত নাযিল হয়ে গেল, এত মায়া আছে নবীর সঙ্গে। ও মুসলমান, এবারে একটু চিন্তা করো, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? কেমন পাথর মারল? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীর পিঠে দেখলেন, কালো কালো দাগ পড়ে আছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় কোনো প্লেগ অথবা কোনো গুটি বসন্ত হয়েছিল কি? আল্লাহর নবী বললেন যে না, কিছুই হয় নাই। বলে তাহলে কালো দাগ কেন? বলে ওটা আয়েশা, তুমি এমন একটা প্রশ্ন করেছ যে বিষয়টা আমি সারা জীবন মনে রেখেছি, কেউ প্রশ্ন করে নাই। আমি যখন মক্কার লোকদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, তারা দাওয়াত গ্রহণ করল না, পাশের বস্তি তায়েফে চলে গেলাম, সেখানে গিয়ে লোকদেরকে দাওয়াত দিলাম, নেতাদের কাছে গেলাম, তিন দিন পর্যন্ত ওদেরকে তৌহিদের বাণী শোনালাম, ওরা তো দাওয়াত কবুল করলই না, ওদের যুবকদের হাতে পাথর দিয়ে রাখল আর বলে দিল আমাদের এলাকায় একটা পাগল এসেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে, বেদিন হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে, বেদিন হয়ে গেছে। কোরআন হাদিসের কথা এখনো বললে আমাদের সমাজের এই পাবলিক বলে, উনি আবার নতুন কথা বলতে আসলো, সারা জীবন পীরের তরিকা মানিয়ে আসলাম, এখনকার রসুলের তরিকা ছাড়া কোন তরিকা নাই, আসতেছে একটু পরে যদি সুযোগ হয়। একই কথা যুগে যুগে কুফাররা বলেছে আর বর্তমান যুগের কুফাররাও বলবে, বাপ দাদার যুগ থেকে করেছি, আমাদের আলেমরা কম বুঝেছে, কোরআন যদি হাদিস যদি খুলে দেখানো হয় তারপরেও যে চশমা লাগানো আছে, পীরের চশমা, তরিকার চশমা, পীর লিখে দিয়েছে কি সুন্দর, প্রত্যেকটা বইতে লেখা আছে। আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন, দোজকের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে, তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট রাস্তা। এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া এজাজত দিয়া দিলাম, আল্লাহর ইবাদত করতে আমার পিসের এজাজত লাগবে। তরিকা কয়টা লাগছে এখানে? 126। আমি শর্টকাট কোনটা? চিশতিয়া সাবেরিয়া। আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার মধ্যে কি এই সৃষ্টির সাবেরিয়া আছে? কোরআন কইবে সৃষ্টিরেও চিনি না, সাবেরিও চিনি না, ওদের জন্ম আমার যুগে হয় নাই, ওদের জন্ম হয়েছে ভারতে, আমার জন্ম নাজিল হওয়ার পরে, আমার জন্মের পরে, আমার জন্মের পরে ভারতবর্ষে সৃষ্টি কাজের নকশাবন্দি জন্ম হয়েছে। অ মুসলমান জাতি, কোরআন পরিষ্কার করে দিচ্ছে, মুসলমান জাতি খবরদার, খবরদার, সুরা আনআমের 153 নম্বরে আল্লাহ বলছেন এটাই আমার রাস্তা, দা সোজা একবার একমাত্র রাস্তা, তোমরা ওই একটা রাস্তার অনুসরণ করো, তোমরা খবরদার, খবরদার ওই অসংখ্য রাস্তা, ওই 313 126 তরিকার দিকে যাইও না, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ওদের শয়তানের রাস্তায় নিয়ে যাবে। আল্লাহর নবী এই হাদিসটা, এই আয়াতটাকে বোঝাবার জন্য নবী তাফসীর করেছেন মিশকাত শরীফের বাবুল ইতসাম বিল কিতাব সুন্নাহ 30 নম্বর পৃষ্ঠা 2.5 নম্বর লাইন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিস। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার এই কিতাবেও লেখা আছে, রেকর্ড হচ্ছে, ইন্টারনেটে বক্তব্য যাবে, যদি কোন ভাই হাদিসটাকে চ্যালেঞ্জ করতে পারেন, হাদিসে যদি চ্যালেঞ্জ মিথ্যা হয় আমি তওবা করব, আর যদি হাদিস ঠিক থাকে তোমাকে হাতে পায়ে ধরে বলি, আমার সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নাই। মুফতি জসীমউদ্দিন রহমানি কোন টাকা পয়সা নিয়ে ওয়াজ করে না, পান্তাকে আসে না, তিনজন লোককেও সে ওয়াজ করতে যায়, আবার লক্ষ লোকদেরকে ওয়াজ শোনায়, ওয়াজ মাহফিল একটাও না করলে ক্ষতি নাই, লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে বসে শুনে, আমেরিকাতে ওয়াজ শুনে, ব্রিটেনে শুনে, আপনার দুনিয়ার সব প্রান্তে এই লোকটার কথা মানুষ শুনে, শিক্ষিত লোকেরা। তোমার মতো মূর্খ পীরের মূর্খ মুড়িদেরা যদি বিরোধিতা করে, মুফতি জসীমউদ্দিনের কিছু আসে যাবে না, তোমার যার নাম তোমার জবাবদারিত হয়ে যাবে। তওবা কর মুসলমান, হাদিসের সামনে মাথা নত করে দাও, তওবা করো, এই তরিকার চশমা খুলে ছুঁড়ে ফেলে দাও, আল্লাহর নবীর হাদিস বোঝার চেষ্টা করো, বন্ডামি ছাড়ো। পীরেরা টাকা ছাড়া যায় কোনো জায়গায়? টাকা দেওয়া লাগে, গাড়ি দেওয়া লাগে, খানার মেনু পৌঁছে যায়, ডিব্বা লাগে, এরপরে শরীর টিপাবার জন্য লোক লাগে, মাথা টিপে দুইজনে, পাও টিপে তিনজনে, কত জায়গা টিপে আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা হাদিস পড়ো, আল্লাহর নবী এতকাব বসেছেন, মাথায় তেল লাগাবার প্রয়োজন হয়েছে, মেসকাত বা বলে এতেকাব খুলে দেখো, বুখারীর হাদিস পরিষ্কার আছে, মুসলিমের হাদিসটা আছে, আল্লাহর নবী কোন সাহাবিকে দিয়ে মাথায় তেল লাগাইলেন না, আল্লাহর নবী আয়েশার হুজুরার কাছে গিয়ে মাথাটা দিয়ে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরের থেকে মাথায় তেল লাগিয়ে দিলেন, কেন নবীর মাথায় তেল লাগাবার লোক কি ছিল না? আল্লাহর নবী যদি ওই দিন কোন সাহাবীর মাধ্যমে মাথায় তেল লাগাতেন এই পীর সাহেবরা, তাহলে আল্লাহ জানে কি করত। আল্লাহর নবী সেজন্য কোন সাহাবীর দ্বারা মাথায় তেল লাগান নাই, বিবি সাহেবের দ্বারা লাগিয়েছেন। তোমারও যদি শরীর টিপার দরকার হয়, বিবি সাহেবের দ্বারা শরীর টিপা আমার কোনো আপত্তি নাই, মরির দ্বারা তুমি কেন গোলামি করাচ্ছ? আমার ভাইয়েরা, এই পীর সাহেবরা কি বিদাত চালু করেছে, এক এক পীরের জিকির এক এক রকম। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, চলতে ফিরতে হাঁটতে বসতে দাঁড়ানো বসা অবস্থায় আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন, সেই জিকিরের জন্য তরিকা তৈরি করেছে, বিভিন্ন জিকির। একটা আছে ফুসফুস করে, কোন জিকির নাই, নাক দিয়ে ময়লা ছিটায়, হাঁটছে বাবা, এখানে আছে জিকিরের তরিকা, লতিফা আছে, লেখছে কি সুন্দর। আরে বেটা, এইগুলো ভালো করে পড়ে তারপর বুঝে শুনে বিরুদ্ধে কর। লেখছে ছয় লতিফা, ছয় লতিফার কথা কোরআনে পাক ও হাদিস শরীফে নাই, পীরি লেখেছে নাই। তবে আল্লাহ পাকের অলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে ইহা বাহির করিয়াছেন। আল্লাহর নবীর রাস্তা যথেষ্ট না, বেদে মারেফত পৃষ্ঠা নম্বর ৫০ পরিষ্কার লেখা আছে, ছয় লতিফার কথা কোরআনে পাক হাদিস শরীফে নাই। তবে আল্লাহ পাকের অলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে ইহা বাহির করিয়াছেন। লতিফা, ছয় লতিফার কোন লতিফা কি রং আছে, সব লেখা আছে। ভাইরা আমার, আমার কারোর সঙ্গে শত্রুতা নাই, হকের কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি। এবার হাদিসটা শুনো, আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য একটা সোজা দাগ দিলেন, দাগটা দিয়ে এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আমি আমার এই কিতাব কিতাবুল হজ এই কিতাবের ১৪৪ পৃষ্ঠা হাদিস জানেছি, এখানে লেখা আছে, কেউ মিলাইবেন না পাইলে আমাকে ধরবেন, লেখা আছে, রেকর্ড হচ্ছে, ইন্টারনেটেও যাবে ইনশাআল্লাহ, কোন ভয় নাই। হাদিসটা যদি সহি হয় ভাই জান, তওবা করো, তোমার সঙ্গে আমার কোন শত্রুতা নেই, তুমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুমি কোরআন মানো, আমি কোরআন মানি, তোমার কোরআন এক আমার কোরআন এক, তোমার রসুল এক আমার রসুল এক, তোমার আল্লাহ এক আমার আল্লাহ এক, তোমার কবরও আমার কবর একই হবে, কাজে এক আল্লাহর দরবারে যেতে হবে, তোমার তরিকা হবে একটা, আমার তরিকা আর একটা হতে পারে না, তরিকা হবে কয়টা? উনকো তাহদিব নে হার বন্দ সে আজাদ কিয়া, লেকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া, একেবারে আল্লাহকে পাওয়ার জন্য গেছ, মূর্তি ঘেরায় চলে গেছ। আল্লাহ রাসূল বলছেন, এই মাঝখানের দাগে হাত রেখে বলছেন, হাযা সাবিলুল্লাহ, এই যে মাঝখানে সোজা রাস্তাটা হলো এটা আল্লাহর রাস্তা, ওয়াহাদিহি সুবুলুন, এইগুলো যে রাস্তা ডান এভাবে অনেকগুলো রাস্তা, সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, আল্লাহর নবী বলছেন এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটা শয়তানের রাস্তা, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে, যখনই কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায় তখন শয়তান আসতে তাকে কোন একটা তরিকার রাস্তায় ঢুকাইয়া দেয়। ওই যে একজনে জিজ্ঞেস করছিল শয়তানকে, ওই বেলা শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করে পাপ করে বুড়া হইয়া এখন গিয়ে মসজিদে আল্লাহর কাছে তওবা করেছে, এই বেটা আর সহজে পাপ করে না, এর গোমরা করো কেমন, কই বেটা এর গোমরা করে একেবারে সহজ, এর কাছে গিয়ে আমি বসি আর বুঝাই তুই সারা জীবন আল্লাহ নাফারি মানে করেছিস, পাপ করেছিস, গুনাহ করেছিস, তোকে আল্লাহ মাফ করবেন না, একজন পীর ধর, সেই পীরের উসিলায় আল্লাহ মাফ করবে তোকে, কোরআন দ্বারা দলিল দিয়ে দেবে, অবতাবু ইলাইহি ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই যে যখন বলি কোরআনের দলিল দিয়ে বললাম, ওই বেটা বুড়া মানুষ আর কোন চিন্তা না করে তাড়াতাড়ি দৌড় দেয় কোন পীরের কাছে যাওয়া যায়, পীরের কাছে মুরিদ হইয়া গেল, এরপরে আমার আর কোনো দায়িত্ব থাকে না, আমার বাকি মিশনটা পীর সাহেব নিজে পূর্ণ করে দেয়। বলবেন না কি বলছে অবতাবুইরাই ওসিলা মানে কি? ও ভাইয়েরা তাফসির খুলে দেখো কে তোমাকে কি বলল, অন্ধ হইও না। তাফসির ইবনে কাসির খুলে দেখো, হাদিসের মাধ্যমে আল্লাহর কোরআনের তাফসির পরিষ্কার লেখা আছে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা মানে হচ্ছে বিতাআতিহি আবি আমাল ইয়ুরদিহি, এমন বিষয়গুলোকে বলা হয়েছে যেই বিষয়গুলো আল্লাহ পছন্দ করেন, আল্লাহর ইবাদত আল্লাহর আনুগত্য, ওয়াসিলা মানে ইবাদত। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা, আযান আযানে জয় বলেন না, এখানে ওসিলার মধ্যে কি আছে পীর, তার অর্থ হচ্ছে আতি মুহাম্মাদ, মুহাম্মাদকে দান করো, কি ওসিলা মানে পীর, মুহাম্মাদকে একজন পীর দাও যে পীরের রশি ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নাজাত পাবেন, এই অর্থ। ওসিলা মানে কোরআন, তাদের তালাশ করো, নিশ্চয় তালাশ করো। ওসিলা মানে এইখানে ওসিলা মানে মানজিলাতুন ইনদাল মালিক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে স্থানটা মাকামে মাহমুদ, ওই জায়গাটার নাম হচ্ছে ওসিলা। ওসিলার অর্থ হচ্ছে মা ইউতাকাররাবু ইলাল্লাহি, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যা দিয়ে, আর সেই জিনিসগুলোর ইবাদত করা। ওই আয়াতটাকে ভালো করে পড়েন না, মুশকিলটা হচ্ছে কি ওই ল্যাংটা ফকির আছে না, এই কোরআনে আছে নামাজ পড়া যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না, ওয়ালা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছে যাইবা না, ঠিকই তো বলছে, কোরআনে আছে তো, কোরআনে আছে ওয়াইল যুবক মুসল্লিদের জন্য আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল যুবক ধ্বংস মুসল্লিদের জন্য কোরআনেই তো আছে। কয় না হুজুর, কোরআনে থাকলে ভুল করছে, ওরা অর্ধেক করছে, ওই বেটা এই ভান্ডারিওয়ালা অর্ধেক পড়লে দোষ হয় আর তোর পীর সাহেব অর্ধেক পড়লে দোষ হয় না কেন? ভান্ডারিওয়ালা যেমন পড়ছে অবতাগুত পড়ছে ফওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন করে নাই, ভান্ডারিওয়ালা পড়েছে ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা পড়ে নাই, মাতাল অবস্থায় নামাজে ধারে কাছেও যেন কেউ পড়ে নাই, ঠিক তেমনি ভাবে তোমার পীর সাহেব পড়ল অবতাগু ইলাইহি ওয়াসিলা, এই পর্যন্ত পড়ল সামনে আর করে নাই, আর তারপরে করে অবতাগু ইলাই ওয়াসিলা, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, এরপরে অংশ হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, ওই ওসিলা পাওয়া গেছে, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাইবা, এইটা আর করলো না। আবার আয়াত পড়ে কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও, সত্যবাদদের সঙ্গী হও, এই তো বীরদর্শে বলা হল, ও ভাইজান তোমার হাতে ধরি পায়ে ধরি, কোরআন শরীফ আন্দাজে কোনো কথা বলে না, ওইখানে বলেছে কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, কই? হ্যাঁ এখানে আছে ওই যে ওসিলার আয়াতটা, এটা হল কোরআন শরীফের সূরায়ে মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, সেই ওসিলা হচ্ছে ইবাদত, তাফসীর লিখেছে, আর তার মধ্যে একটা ইবাদত হচ্ছে ওয়াজাহিদু ফী সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হয়ে যাবে। এবারে কোরআনের আরাকায়া আল্লাহ তাআলা বলছেন কুনু মাস সাদিকিন, আল্লাহ তাআলা বলছেন সাদিকুনদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, এইখানে ভাইরা সত্যবাদী কারা, এদিকে পিসাবের কথা মানবো না আল্লাহটা মানবো? এবারে আল্লাহ তাআলা কি বলছে শোনো, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন সাদিকুনদের পরিচয়টা শুনে নাও, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছি, সেই সত্যবাদী কারা কোরআন থেকে শুনে নাও, সূরা হুজুরাত আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় মুমিন তো ওরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহ সংশয় করে নাই। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করেছে, জান মাল দিয়ে লড়াই করেছে, জিহাদ করেছে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সাদিকুন। কি বলছে আলেমরা আছেন করে জাহাদ করেন দেখি, ওলামা এখান থেকে আরবি বুঝেন দাওয়ার আবার জরুরি না, আছে অনেক আছে। উলাইকা মারেফা আর সাদিকুন মারেফা, মুবতাদা এবং খবর দুইটা যদি মারেফায় হসরের ফায়দা দেয়। এরপরে আরেকটা আছে হুম তাকিদের জন্য, এরপরে আসছে আবার জুমলা ইসমিয়া আরেক তাকিদ। পাঁচটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী যারা জান এবং মাল দিয়ে জিহাদ করে। কি করে? এইটা গন্ডগোল কি জন্য? এটা কঠিন জিনিস। এই জন্য এই সুফিদের একজন বড় ইমাম ছিল ফজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। যারা সুফিবাদ সম্পর্কে জানে তাদের এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে ফজাইল ইবনে আয়াজের নাম শুনে নাই। এই ফজাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় থাকতেন, মক্কা শরীফে থাকতেন, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, এই রকম ইবাদত করছেন। অপরদিকে ওই সময়ের একজন বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, তখন তার ছাত্ররা তাকে বলল যে হুজুর আপনি যুদ্ধের ময়দানে বসে খেয়ে না খেয়ে পাহাড়ে পর্বতে কষ্ট করছেন, আর ওই যে ফজাইল ইবনে আয়াজ মক্কায় থাকে কি আরামে আছে, এক রাকাতে লক্ষ রাকাতে সওয়াব পাচ্ছে, আপনিও কিটা পারেন। ওই সময় ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই একটা লম্বা চিঠি লেখলেন, কবিতা লেখলেন, কিছু কবিতা শোনাচ্ছি। প্রথমে শুরু করলেন ইয়া আবেদাল হারামাইন লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, ও আবেদাল হারামাইন মক্কা মদিনার ইবাদতকারী, তুমি মক্কায় বসে ইবাদত করছো ঠিকই, জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করছো, মুলতাদামে বুক লাগিয়ে দিচ্ছ, হাজিরে আসওয়াদের চুমু খাচ্ছ, এক রাকাতে লক্ষ রাকাতে সওয়াব পাচ্ছ, সব ঠিক, কিন্তু যদি তুমি আমাদের ইবাদত দেখতে তাহলে তুমি মনে করতা ওই মক্কায় বসে তুমি ইবাদত করছো না, বরং ইবাদতের নামে তুমি তামাশা করছো, খেলনা করছো, ছলনা করছো। কারণ হচ্ছে তুমি মক্কায় বসে ইবাদত করছো, আল্লাহর নবী ওই মক্কায় থাকলেন না, আল্লাহর নবীর সাহাবারা কি বুঝলেন না, তারা সব ত্যাগ করে যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়েছিলেন। আজকে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা দখল করা হয়েছে, মুসলিমদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, ইরাকে হামলা করা হলো, আফগানিস্তান ধ্বংস করা হলো, কাশ্মীর ধ্বংস করা হচ্ছে, আরাকানে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, আর তুমি বাইতুল্লায় বসে বসে এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব আদায় করছো। ইয়া আবেদাল হারামাইনে লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদমাইনা তাতাকাদ্দাবু, তুমি যখন ইবাদত করতে বসো, ইবাদত করতে করতে জজবায় চলে আসো, তোমার চোখের পানি ঝরতে থাকে, চোখের পানি দিয়ে তোমার গিরিবা ভিজে যায়। আর শুনে রাখো, আমি যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জজবায় চলে আসি, তখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে আমাদের মাথা ভেঙে যায়, আমাদের দাঁত ভেঙে যায়, আমাদের গাল ভেঙে যায়, আমাদের টুপি ছিঁড়ে যায়, আমাদের রক্ত দিয়ে আমাদের গিরিবা ভিজে যায়। তোমার চোখের পানি যত মূল্যবান হোক না কেন, ওই চোখের পানি শুকিয়ে যাবে, কিন্তু জেনে রাখো আমার রক্তের ফোঁটা কখনো শুকাবে না। আল্লাহর হাবিব বলেছেন যখন কিয়ামতের ময়দানে শহীদরা উঠবে, এসবুদ্দামান তাদের জখমগুলো তাজা হয়ে যাবে, রক্তের ফোঁটা ঝরতে থাকবে। আল্লাহর হাবিব বুখারী হাদিসে বলেছেন, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিস্ক আম্বারের ঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমুই ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো পীর সাহেব মানুষ, পাতলা ফিনফিনে জামা, তারপরে এসির বাতাস, এরপরে তালের পাখা, বড় পাখা, বিশাল আকারের পাখা ঘুরাচ্ছে মাথার উপরে, এরপরেও আতর গোলাপ খুশবু লাগাই ইবাদত করো, ভালো কথা, আতর নবী পছন্দ করেছেন। কিন্তু জেনে রাখো আমাদের আতর কি, রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ঘোড়ার খুরাগাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, ওই আগুনের ঝঙ্কার আর ধুলাবালু মিশ্রিত আমাদের আতরের কাজ করে দেয়। জেনে রাখো, তুমি যত বড় বুজুর্গ হও না কেন, মৃত্যুর পরে তোমার কাপড় খুলে ফেলা হবে। আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমার কাপড় চোপড় খোলা হবে না, আমার কাপড় চোপড় থাকবে। ওই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে যখন আসরের ময়দানে উঠব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোর কাপড় চোপড় কোথায়, নতুন কাপড়, তোর গায়ে রক্ত কেন? কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা কাপড় চোপড় আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, আমার জানাজায় তেমন কোন লোক হবে না, কারণ মৃত্যুর ভয় আছে। জেনে রাখো, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে, কারণ তুমি মরে গেছ। আমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন নাই, আমার জানাজায় কোন মানুষের প্রয়োজন নাই, কারণ আমি জীবিত। কোরআন সাক্ষী দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও যুবক ভাইরা, সেজন্য আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, বুখারী হিসেবে হাদিসে বলা হয়েছে, তামান্না শাহাদা, আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মৃত্যুর জন্য আবেদন করেছেন, লাওয়াদিত্তু আন্নি উকতালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এজন্য আমি শুরুতে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কেন মুমিনদেরকে এত মর্যাদা দিয়েছেন, কেন শহীদ হওয়ার জন্য আল্লাহর নবী এত তামান্না করেছেন? ও ভাইয়েরা কোরআন পড়ো, কোরআন বলছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন। ও যুবকেরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করতে হলে কয়টা জিনিস লাগে, চারটা, কয়টা? এখন তাফসীর শুরু হচ্ছে। এক নম্বরে হল বিক্রেতা, দুই নম্বরে ক্রেতা, তিন নম্বরে পণ্য, চার নম্বরে মূল্য, কয়টা লাগবে? এবারে দেখো কি সুন্দর করে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আস্তারা, নিশ্চয় আল্লাহ তারা ক্রয় করেছেন ক্রেতাকে। মাশাআল্লাহ, কি সুন্দর ক্রেতা! এবারে বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কি ক্রয় করলেন, পণ্যটা কি, কি জিনিস এমন যে আল্লাহ কেনার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা কিনে নিচ্ছেন, এত দামি জিনিসটা কি? আল্লাহ তাআলা বলছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল আল্লাহ ক্রয় করেছেন, পণ্য পাওয়া গেল। মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জান মাল বিক্রি করতে রাজি আছো মুসলমান? কে কে রাজি আছে? আল্লাহ আল্লাহ রাত নামাজ সবাই তুমি কি করতে রাজি আছে, কিন্তু বিক্রি করলে কি করতে হবে তাও সামনে আছে। আল্লাহ তারা কি পচা মাল কিনবে? তুমি চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো কোনটা পচা কোনটা ভালো। আল্লাহ তারা কি পচা মাল কিনবে? এবারে যারা আল্লাহর কাছে মাল এবং যান বিক্রয় করে দিয়েছ, এবারে শোনো তোমার বাজার কোথায়, কোন জায়গায় হস্তান্তর করতে হবে, তোমার কি কোয়ালিটি অর্জন করতে হবে। নয়টা কোয়ালিটি কয়টা আছে এখানে? সূরায়ে তওবার 112 নম্বর আয়াতে নয়টা কোয়ালিটি আছে। আস্তে আস্তে শুনতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে কাজ করতে হবে কি? আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে। বোঝা গেল প্রয়োজনে যুদ্ধ করতে হবে, ঠিক কিনা? দাওয়াত দিতে হবে, মলম দিলে কাজও আসবে, ক্যান্সার হয়। অনেকে আছে জেহাদের নাম শুনে ওই যে ইহুদি খ্রিস্টানরা আর আমেরিকার বাবুরা বলে দিয়েছে জেহাদ মানে সন্ত্রাস। আমাদের দেশে অনেকে সেই কথা বলে, সেদিন পত্রিকায় দেখেছেন চক্রান্ত চলছে কোরআনের বিরুদ্ধে, ইসলামিক ফাউন্ডেশনের ডিবি সে বক্তব্য দিয়েছে কোরআন থেকে জেহাদকে বাদ দিতে হবে, কোরআনের থেকে জেহাদ বাদ দিতে পারবে না। যুগে যুগে যারা জেহাদের হাত বাদ দিতে এসেছে, দুনিয়া তাদেরকে বিদায় করে দিয়েছে, কোরআন তার জায়গায় ঠিক আছে, ঠিক কিনা? আল্লাহ তারা বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করব। কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? ইসলামিক ফাউন্ডেশনের ডিজির মতো লক্ষ কোটি ফেরাউনের নমরুদের দালাল চেষ্টা করে কোরআন থেকে জেহাদ বাদ দিতে পারবে? জেহাদ আল্লাহর নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, 27টা যুদ্ধে আল্লাহর নবী জেহাদের কমান্ডার দায়িত্ব পালন করেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এরপরে তারা মারবে আর মরবে, কি করবে? একজন ডাক্তার একটা রোগীকে মলম দেয়, ট্যাবলেট দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, কাজ হয় না। পরীক্ষা করল, পরীক্ষা করে দেখে ক্যান্সার হয়ে গেছে। এবার রোগীকে বলল, যাও বাড়ি যাও, 1,00,000 টাকা লাগবে, তাহলে অপারেশন করা যাবে, এই অংশটা কেটে ফেলতে হবে। লোকটা বাড়িতে গিয়ে গরু বিক্রি করে জমি বিক্রি করে 1,00,000 টাকা নিয়ে আসলো, হাজির হলো, ডাক্তারকে দিল। এবারে ডাক্তার রোগীটাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এবারে অপারেশন রুমে নিয়ে অপাস করে তারপরে তার হাতটা কেটে ফেলল। দুনিয়ার কোন পাগলও বলে না, ডাক্তার তার রুমের মধ্যে কেন একটা লোকের অঙ্গ কেটে ফেলছে, কেন একটা লোককে বেহুশ করে ফেলল, কেন অঙ্গ হানি ঘটাচ্ছে? কারণ সবাই জানে যে ক্যান্সার হয়ে গেছে, এইটাকে যদি কেটে ফেলা না হয় তাহলে বাকি শরীরটাও পচে যাবে, ক্যান্সার হয়ে যাবে, ছড়িয়ে পড়বে। একটা ডাক্তার যেমন একটা রোগীকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে, বাঁচাবার চেষ্টা করে, একজন মুমিনকে আল্লাহ হুকুম দিয়েছেন এই গোটা দুনিয়াটা একটা রুম, এইখানে কিছু ক্যান্সার আছে, বুশের মতো ওবামার মতো যারা অশান্তি সৃষ্টি করে, যারা পৃথিবীতে মানুষকে বোমারে হত্যা করে, ওদেরকে তোমরা অপারেশন করো, ওদেরকে তোমরা হত্যা করো। কোরআন ওদের জন্য হুকুম দিয়েছে, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। বামিয়ানে যখন মূর্তি ভাঙল, গোটা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন আমেরিকা বোমা হামলা করে 300 শিশুদেরকে হত্যা করল, দুনিয়ার মিডিয়াগুলো একবার প্রচার করে চুপ পারল, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ শিশুগুলো মুসলমানদের। ভাইরা আমার, এজন্য অনেকে আছে জেহাদের নাম শুনলে কয় যে আগে ইমান মজবুত করো তারপরে জেহাদ করব, দুর্বল ইমান। ওই বেটা, নামাজ পড়তে ইমান লাগে না? বেঈমানের জন্য নামাজ ফরজ হয়? বেইমানের জন্য রোজা ফরজ হয়, তো রোজা রাখো কেমনে, হজ করো কেমনে, যাকাত দাও কেমনে? যেইটুকু ইমান হইলে পরে নামাজ ফরজ হয়, যেইটুকু ইমান থাকলে রোজা ফরজ হয়, যতটুকু ইমান থাকলে যাকাত ফরজ হয়, অতটুকু ইমান থাকলে জিহাদটাও ফরজ হয়ে যায়। ফায়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবারে আল্লাহ বলেন ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে এবং মরে। কয় যে আল্লাহর রাস্তায় জানমাল বিক্রি করলাম, আল্লাহ কি ওয়াদা পূরণ করে কিনা কি জানেন? বেচা কিনা করলে জমিন বেচতে দলিল তালাশ করে না মানুষ? কয়টা দলিল দেখে জানেন? কয়টা দলিল দেখে জমিন তো বেচতে জানেন? তিনটা থাকে, তিনটা, সিএস, আর এস, আর কি একটা, মানে বাংলাদেশ আমলের দলিল, পাকিস্তান আমলের দলিল, আর ব্রিটিশ আমলের দলিল। এই তিনটা যদি ঠিক থাকে তারপরে কেনার জন্য আগায়। আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করছেন, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তিন আমলের দলিল পেশ করল। ওয়াদানা আলাইহি, আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ, এই অঙ্গীকার করেছেন তাওরাতে ব্রিটিশ আমল, ওয়াল ইনজিলে ইসলামের আমল মানে পাকিস্তান আমল, ওয়াল কুরআনে বাংলাদেশের আমল কুরআনে। এবারে চিন্তা করে আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা, কাহা আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো? এবার আল্লাহ তারা বলছেন চিন্তা করে, ঠকলাম কিনা, ঠকলাম কিনা, বেসলাম তো জান মাল, এই ছেলে মেয়ে কি হবে, নাতিপুতি কি হবে, বাড়ি ঘর কি হবে, যার নাম তো দিলাম সব বিক্রি করে, ঠকলাম কিনা? গ্রামের লোকেরা তরকারি নিয়ে বাজারে যাচ্ছে, পথের মধ্যে একদল পাইকাররা ওদেরকে কিনে রেখে দিল, এখন ওই বেচারা বাজারে যাওয়ার চিনতে পারে ঠকলাম কিনা, ঠকলাম কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের অবস্থা জানেন, আল্লাহ উত্তর দিচ্ছেন, বলছেন ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ, এই বেচা কিনা করে ঠক নাই, তোমরা খুশি হও, আনন্দ হও। ওয়াদালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে বড় সফলতা, কারণ হচ্ছে তোমাকে মরতে তো হবে, কিডনি পচে, ডায়াবেটিস হয়ে, অর্ধ প্যারালাইসিস হয়ে বিছানায় বসে বসে ধুকে ধুকে মরো, তার চেয়ে যদি আল্লাহর রাস্তায় গিয়ে জীবনটা দিতে পারো, আল্লাহর রাস্তায় শহীদ হতে পারো, জীবনের সব গুণা ক্ষমা করে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন, জোরে বলো সুবহানাল্লাহ। ওদের যুদ্ধ চলছে, এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই, আমার জন্য আল্লাহর দরবারে কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত। যুবক বলল বাবা জান্নাত। আল্লাহর নবী বললেন জান্নাত, বাবা বললা কি জন্য, অস্বীকার করেছ, সন্দেহ করেছ? যুবক বলল না ইয়া রাসূলুল্লাহ, আমি সন্দেহ করি নাই, আমি খুশি হয়েছি, এত সহজ জান্নাতে যাওয়া যায়। থলির থেকে কয়েকটা খেজুর বের করল, একটু কোমরটা সোজা করে নেই, শক্তি বানিয়ে নেই, খেজুর কয়েকটা খেল, বাকি খেজুরগুলো ছুঁড়ে মারল, আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। এবারে তরবারি নিয়ে দুশ্মনদের ভিড়ের ভিতরে ঢুকে গেল, যেদিকে যাচ্ছে সেদিকে ওদের যুদ্ধে স্তূপ ফেলে দিচ্ছে, কাফের ঢেলে লাগাচ্ছে, কাফেরদের শত্রুর ভিতরে ঢুকে গেল। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এই যুবক সেরকম ভাবে দুশ্মনদের ভিড়ের ভিতরে ঢুকে গেল। সাহাবারা ডাক দিল, যুবক ফিরে আস, আমাদের দলের ভিতরে চলে আস। যুবক ফিরে তাকাল, চেহারায় রক্ত আর ঠোঁটে মুচকি হাসি, বলছে আমার ভাইয়েরা আমাকে ডাক দিও না, আমি আমার ওহুদের পাহাড়ের থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জান্নাতের ঘ্রাণ যখন কোন ব্যক্তির মুখে নাকে লাগতে থাকে, ওই ব্যক্তি আর দুনিয়ায় বাঁচার সুযোগ পায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, এই ছিল মুসলমানদের ঈমান, যারা আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে কোনো পরোয়া করত না, কান্নাকাটি করত রাতের বেলা, আল্লাহ আমি কি এত পচে গেলাম যে তুমি আমাকে কিনবে না, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, বরফ গলে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, তুমি আমাকে কেন কিনে নিচ্ছ না, আমি কেন পচে গেলাম, কান্নাকাটি করতো আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য। ইতিহাস পড়ো, খালেদ বিন ওয়ালিদ একদিকে মুসলিম সেনাপতি, আর একদিকে রোস্তমের বাহিনী, বিশাল বাহিনী, রোস্তমের বাহিনীর সঙ্গে খালেদ বিন ওয়ালিদের যুদ্ধ হবে। রাতের বেলায় খালেদ বিন ওয়ালিদের তাঁবুর ভিতরে রোস্তমের পাহলার পারস্যের সম্রাট, তার সিপা সালার হচ্ছে রোস্তম, তৎকালীন সুপার পাওয়ার। রোস্তমের গোয়েন্দারা গিয়ে খালেদ বিন ওয়ালিদের সৈনিকদের তাঁবুর পিছনে কান লাগালো, ভোর রাতে তাহাজ্জুদ করে কান্নাকাটি করে, কান্নার আওয়াজ আসতে লাগলো। গোয়েন্দারা গিয়ে রোস্তমকে বলল, ওয়ে পারস্য সম্রাটের সেনাপতি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না, ওরা ভয় পেয়ে গেছে, ওদের তাবুতে কান্নাকাটির রোল পড়ে গেছে, আমাদের ভয়ে কান্নাকাটি করে। রোস্তম চিন্তা করল, তাহলে তো কোনো অসুবিধা না, ঢিলাঢালা যুদ্ধ করার জন্য। তারপরেও 30,000 মোকাবেলায় 1,00,000 সৈন্য নামালো। যুদ্ধের যখন শুরু হয়ে গেল, ওই গোয়েন্দারা তাদের সম্পর্কে রিপোর্ট দিয়েছিল, ওরা কান্নাকাটি করছে ভয়ে। এক একজন মুসলমান সৈনিক খালেদ বিন ওয়ালিদের সেনারা রোস্তমের হাজার হাজার সৈন্যদেরকে মুর্দারের মতো কেটে কেটে, কচুর মতো কেটে ফেলতে লাগলো। রোস্তম যুদ্ধ থামাল, ব্যারাকে চলে গেল, আজকে আবার অন্য গোয়েন্দা পাঠাল, বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা চলে গেল। গোয়েন্দারা গিয়ে খালেদ বিন ওয়ালিদের তাঁবুর ভিতরে আবার কান লাগাল, দেখে আজকেও ঠিকই কান্নাকাটির আওয়াজ আসছে, কান্নাকাটির আওয়াজটা শুনতে পেল। এবারে চিন্তা করলো, ব্যাপার কি, কান্না তো ঠিকই আছে, তাহলে কান্না কি আমাদের ভয়েতে না অন্য কোনো কান্না। এবারে তারা ভাষা বুঝতে চেষ্টা করল, এবারে তারা বুঝতে পারল, এই কান্না আমাদের ভয়েতে নয়, এই কান্না মরার ভয়েতে তারা কান্নাকাটি করছে না, বরং আগামীকাল যুদ্ধ হবে, দোয়া করছে রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আগামীকাল তোমার দিনের জন্য লড়াই হবে, আল্লাহ আমি তো গোসল করে রেডি হচ্ছি, আমি তোমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, আমার জান মাল তুমি ক্রয় করে নিয়ে যাও, আমি কি এত হতবাকা হয়ে গেলাম, তুমি আগে কিনবে না, আমি কি এত দুর্ভাগ্য হয়ে গেলাম, আল্লাহ তুমি আগামীকালকে আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, দুশ্মনের 30 জন আমাকে চালনি করে দেয়। এইরকম কান্নাকাটি করছে। এবারে রুস্তমের গোয়েন্দার গিয়ে রুস্তমকে বলল, দেখো ওই মুসলমানরা কান্নাকাটি করে ঠিক, তবে তা তোমার ভয়েতে না, তোমার সৈন্যদের ভয়েতে না, জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, খালেদ বিন ওয়ালিদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জয় সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এইরকম যখন ইমান ছিল, সেই ইমানদারদের কি ভয় করত, থরথর করে কাঁপত। আপনারা জানেন না, হাজ্জাজ বিন ইউসুফ অথবা আমির মুয়াবিয়ার যুগে রোম সম্রাটের দরবারে একজন মুসলমানের গালে থাপ্পড় মারল মুসলমান বন্দি, চিৎকার মেরে বলল, মুসলমানদের খলিফা হাজ্জাজ, আজকে মুসলমানদের অপরাধ হওয়ার অপরাধে রোমের দরবারে বসে আমার গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে, আল্লাহর কাছে কি জবাব দিয়ে তৈরি হও। ওইখানে হাজ্জাজের গোয়েন্দা ছিল, গোয়েন্দারা গিয়ে ধর হাজ্জাজ বিন ইউসুফকে খবর দিল, হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, যুদ্ধের কমান্ডারদেরকে ডাকল, গোয়েন্দা বিভাগকে ডাকল, বলল যত টাকা লাগে, যত অস্ত্র লাগে সব খুলে দিলাম, রোমের দরবারে বসে যেই মুসলমানের গালে থাপ্পড় মেরেছে ওকে উদ্ধার করতে হবে, এবং যে মেরেছে তাকে উদ্ধার করতে হবে, তাকে ধরে আনতে হবে। অনেক চেষ্টা করে ঠিকই মুসলিম সৈনিকেরা সেই মুসলমানকে উদ্ধার করলো, ওই কাফেরকে ধরে আনলো। হাজ্জাজ বিন ইউসুফ তার দরবারে হাজির করে বলল, ও মুসলমান, রোমের দরবারে বসে তোমার গালে যে কাফের থাপ্পড় মেরেছিল সে তোমার সামনে উপস্থিত, এবারে তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। আমিরুল মুমিনের নির্দেশ সঙ্গে সঙ্গে পালিত হল। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ বলল, হে কাফের, আমরা তোকে হত্যা করব না, তোকে ছেড়ে দিব এবং রোমের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, রোম সম্রাটকে জানিয়ে দিবি মুসলমানদের গাল থাপ্পড় খাওয়ার জন্য হয় নাই, মুসলমানের গালে কেউ থাপ্পড় দিলে মুসলমান তার প্রতিশোধ দিয়ে ছাড়ে। বাইরা আমার, আজকে সেই মুসলমান কোথায়? আজকে বায়াত আছে, পীর সাহেবের মুরিদরা হয়তো খেপে আছে, বায়াত আছে, কোরআনে আছে, হাদিসে আছে, বায়াতের উপরে মুফতি জসীমউদ্দিনের কিতাব আছে। কাজে মুফতি জসীমউদ্দিন পড়াশোনা না করে বসে নাই, বায়াতের যত হাদিস যত আয়াত সবগুলো এখানে নোট করা আছে। বায়াতের আয়াত পড়ো, আল্লাহ বায়াত নিয়েছেন, আর তোমরা বায়াত নিচ্ছ, বুখারীর হাদিস পড়ো, আল্লাহর নবী ইসলামে বায়াত নিয়েছেন বা শিরকের বিরুদ্ধে বায়াত নিয়েছেন। বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাযনু, তোমরা চুরি করবে না, শিরক করবে না, জেনা বিচার করবে না, বায়াত করো। আর তোমার পীর সাহেবরা বায়াত নিচ্ছে, লেখা আছে এখানে, বায়াত কিয়া মাইনে সব্বুরি বাতু সে আর সব্বুরি কামু সে উপর তরিকায় সৃষ্টিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া কে, কিসের বায়াত না হচ্ছে, তরিকায় সৃষ্টিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া আরো কি কি আছে। এরপরে লেখছে, আয় মেরে আল্লাহ মুঝে এস তরিকাকে নিয়ামত কোন সিব কর, এই তরিকার নিয়ামত চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহর দিনের নিয়ামত চায় না, করার নিয়ামত চায় না। লেখছে এই যে বইতে লেখা আছে 56 পৃষ্ঠা, আর বায়াত কে আমি উপর তরিকা তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়াকে উপর হাত ফকির মোহাম্মদ অমুককে, নাম না বলেন, নাম বলে সবাই চিনবে, খলিফা জনাব অমুককে, আয় মেরে আল্লাহ উস তরিকাকে নিয়ামত কো মেরে নসিব কর। বায়াত পাইছেন, এই বায়াত কোন হাদিসে আছে? এবারে বায়াত শুনুন, আল্লাহর নবী কোরআনে বায়াত আছে, দেখাচ্ছি বায়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, এযে ইউবায়ুনাকা তাহতাশ শাজারাহ, যখন তারা আপনার হাতে বায়াত করছিল গাছের নিচে বসে, বায়াত পাওয়া গেছে। এখন এই বায়াতটা কি প্রসঙ্গে এসে আল্লাহর কাছে না, আল্লাহর নবী যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরামরাও চলে গেলেন, দীর্ঘ কয়েক বছর চলে গেল, নিজের জন্মভূমিতে আসার সুযোগ হল না, মক্কার বাইতুল্লাহ দেখার সুযোগ হচ্ছে না। একবার নবী খাবে দেখলেন, বাইতুল্লাহ প্রবেশ করছেন, হলক করা বা মাথা কসর করা অবস্থা আমরা করছেন, নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? পিসাবও স্বপ্ন দেখছে, ওই বেটা নবীর স্বপ্নের মধ্যে ওইরাজের হয়, কারণ নবীদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, তা না মুহাইনানে অলকলবু ইয়াকজানে, আর তোর পীর যখন ঘুমায় একদিকে নাজ্জা আওয়াজ করে আর একদিকে পীর আওয়াজ করে, ঠিক কিনা? নবীর ঘুমের মধ্যে ওহি নাজিল হয়, তোর পীরের ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয়, শয়তান নাজিল হয়। সুতরাং নবীর ওহি দলিল, কিন্তু কোন পীরের স্বপ্ন দলিল নয়, নবীর স্বপ্ন ওহি। নবীর স্বপ্নে দেখল, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কে লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, নবী স্বপ্ন দেখলেন, মক্কায় প্রবেশ করছেন, উমরা করছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেল, নবীর স্বপ্ন ওহি, বাইতুল্লাহ গিয়ে তো উমরা করো, কি খুশি, 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। কিন্তু বিষয়টা হলো, আল্লাহ নবী স্বপ্ন দেখছেন ঠিকই, এই বছরই তো কথা, হুদায়বিয়া পর্যন্ত আসলেন, ওই হুদায়বিয়া আমি গেছি, হুদায়বিয়া পর্যন্ত আসলেন, ওই পর্যন্ত আসার পরে মক্কার কুফাররা বাধার সৃষ্টি করল, লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, তুমি মক্কায় যাও, মক্কার প্রিয় লোক ওসমান মক্কায় আগেও প্রিয় ছিল, মক্কার লোকেরা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য কবিতা বক্ত। আমরা পড়তো না, আমাদের দেশে বুড়িরা পড়ে আদুম বাদুম ঘোরাডুম সাজে, আর মক্কার লোকেরা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য দৌড়ি দিত। ওহেব্বুকা ওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান, ওহেব্বুকা ওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান, ও বাচ্চা আমি তোমাকে ভালোবাসি ওই রকম যেমন কোরাইশরা ওসমানকে ভালোবাসে। এত প্রিয় ছিল ওসমান, ওসমান তুমি মক্কায় যাও, লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, এহরামের কাপড় পরিধান করা আছি, আমাদের সঙ্গে দুম্বা কুরবানি দেওয়ার রয়েছে, আমরা যুদ্ধ করতে আসি নাই। ওসমান মক্কায় চলে গেল, মক্কার লোকেরা ওসমানকে আটকে ফেলল, আর খবর ছড়াইয়া দিল যে মোহাম্মদকে খবর খবর দিয়ে দাও ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য হল কাফেররা দেখে মুসলমানদের শক্তি কিরকম আছে। এই খবর যখন মক্কায়, এই খবর যখন আল্লাহর নবীর তাবুতে পৌঁছানো হল, ও মুসলমান ইতিহাস পড়ুন, আল্লাহর নবী তাবুর ভিতর থেকে বের হয়ে ডাক দিলেন, ওই আসহাবের সাজারা গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা তাড়াতাড়ি বের হয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে, কে কে তৈরি আছো? আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। বায়াত পাওয়া গেল, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব নতুবা সব শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় যাব না, কে কে রাজি আছো? 1400 হাত আল্লাহর নবীর হাতের উপরে পর্যায়ক্রমে পড়ে গেল। আল্লাহর নবী এর পরে নিজের বাম হাতটা ডান হাতে মনে রেখে বললেন, এইটা ওসমানের হাত, যেন ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, ফাঁকে বলে রাখি, আসলে কি ওসমান হত্যা করেছিল? তাহলে যারা বলে আল্লাহর নবী আলেমুল গায়েব, নবী গায়েব জানে, মিলাদের মধ্যে হাজির হয়, দাঁড়াইয়ে সম্মান করি, তারা কি কোরআন হাদিসে আল্লাহর নবীর যে মর্যাদা বলা হয়েছে তার চেয়ে বেশি বোঝে না কম বোঝে? যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আবদ্ধ হয়ে গেলেন, ওরা একটু খবর ছড়াইয়া দিল, দেখি মুসলমানদের কি অবস্থা, যদি নম্রভাব থাকে তাহলে এইবারে শেষ করে দিব, এত বড় সাহস, আমাদের বাপদাদার ধর্মকে গালমন্দ করেছে, এত বড় সাহস শেষ করে দিব। কোরবানির ছুরি যেমন ধার করা হয় এইরকম ভাবে ধারণ হচ্ছিল যুদ্ধ করার জন্য, কিন্তু আল্লাহর নবী যখন বায়াত নিলেন, এই বায়াতের খবর যখন মক্কায় পৌঁছে গেল, মক্কার কাফেররা ভয় পেয়ে গেল। এবারে চুক্তি করতে আসলো, বায়াত হল, ও মুসলমান জাতি, বায়াত পাওয়া গেল, কোরআন নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপরে হাত নিয়ে বায়াত করছিল। যখন তারা আপনার কাছে বায়াত করছিল গাছের নিচে বসে, আল্লাহ তাআলা ওদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। শুধু সন্তুষ্ট হন নাই, আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। ধরে বলো সুবহানাল্লাহ, বায়াত আছে না? এই বায়াত কি তীর মুড়িদের বায়াত? আজকে হাজার ওসমান বিভিন্ন জেলখানায় বন্দী হয়ে ঢুকে ঢুকে নির্যাতন সহ্য করছে, আমেরিকার 117টা ডিগ্রিধারী আমাদের মুসলিম বোন ডক্টর আফিয়া সিদ্দিকা আজকে জেলখানায় বসে চিৎকার করছে, পত্রপত্রিকা দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন, কয়েকবার বাংলাদেশ ছবিতে পত্রিকা ছবি দিয়েছে। এই মহিলার অপরাধ কি ছিল? একটাই অপরাধ, আছে মুসলিমা মহিলা আফগানিস্তানের মুসলিমদেরকে সাহায্য করেছে অর্থ দিয়ে, এই মহিলাকে এমন নির্যাতন করল সেই ফেরাউন, যেরকম ভাবে যেরকম নির্যাতন করেছিল, এই মহিলাকে ধরে নিয়ে তার সামনে এক এক করে তার তিনটা পুত্র সন্তানকে জবাই করেছে। এরপরে আবু গরিব কারাগারে চরম নির্যাতন করে এমন ভাবে তাকে নির্যাতন করা হতো, তার চিৎকার শুনে অন্য অন্য বন্দীরা ভয় পেয়ে যেত। ব্রিটেনের একজন সাংবাদিক কোন কারণে বন্দী হয়েছিল, যখন এই চিৎকার শুনল মুক্তির পরে সে গিয়ে পত্রিকা দিল যে এই মহিলাটাকে কার আওয়াজ শুনতেছিলাম। এবারে তোলপাড় হল, জানা গেল এই মহিলা আর কেউ না, যেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেই মহিলা আমেরিকার সবচেয়ে বড় ডিগ্রিধারী, আমেরিকার ইতিহাসে এরকম মেধাবী কোন মহিলা খুঁজে পাওয়া যায় না, মহিলা হাফেজে কোরআন, সেই মহিলার চেহারা আপনারা দেখেছেন কি সুন্দর চেহারা তার আগের, আর নির্যাতন করার পরে তার চেহারার অবস্থা কি। আমেরিকার আদালতে যখন সেদিন আগে উঠানো হল, তার শরীর নিস্তেজ হয়ে গেছে, মৃত্যুর প্রহার গুনছে, চক্ষুটা বন্ধ হয়ে আছে, খুলতে পারছে না। তারপরও দেখলাম ইশারায় তার আইনজীবীকে বলছে হেজাব দাও হেজাব। এখন আমেরিকা তার কেন বিচার করছে, কেন তাকে জেলখানা আবদ্ধ করে রেখেছে, ওরা বুঝতে পেরেছে আমরা তার শরীরকে নিস্তেজ করেছি, তার ইমানকে বিন্দু মাত্র নিস্তেজ করতে পারি না। কোথায় সেই বায়াত? এই বায়াত আছে হাদিসেও, বায়াত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বায়াতবিহীন মৃত্যুবরণ করল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। এই হাদিসগুলো শুনায় আর বায়াত নাই। আমি আপনাদেরকে বলতে চাই মুসলিম শরীফের সহিহ হাদিস মিশকাত ও বাবুল মারওয়াল কথা খুলে দেখুন, সেখানে বলা আছে বায়াত নিতে পারবে একজনে, কয়জনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা বুয়া আলা খলিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা। আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কথা বইতে আছে, হাদিস মিশকাতের রেফারেন্স দিয়ে বললাম, মুসলিম শরীফের হাদিস বাবুল ইমারাতি ওয়াল কাদা, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা বুয়া আলা খলিফাতাইন, যদি এক সময় দুইজন খলিফার বায়াত নেওয়া হয় ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা তাদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো, কারণ বায়াত নিবে কয়জনে? মুসলিমদের লিডার কয়জন থাকবে? এর মানে হচ্ছে মুসলিমদের সবসময় একজন লিডার থাকবে, যেই লিডারের হাতে বায়াত দিবে এবং তার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর একটা অধ্যায় শিরোনাম আল ইমামুল জুন্না, বাবুল ইমামুল জুন্না, আল্লাহ রাসূল বলেছেন ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, এবং তার অধীনে যুদ্ধ করা হবে। হাদিসটা অনেক কিতাবে আছে, সহিহ মুসলিম কিতাবুল ইমারা বা প্রশাসন নেতৃত্ব অধ্যায়, এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে দুইজন খলিফার বায়াত নিলে দ্বিতীয়কে কতল করে ফেলো। আমরা দেখতে পাই সেজন্য আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরামদের বায়াত নিয়েছিলেন কয়জনে? মুসলিম উম্মার বায়াত ছিল কয়জনের কাছে? একজন আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের সময় আর কোন খুচরা বায়াত ছিল? আবু বকরের পরে ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ, তারপরেও খলিফা কয়জন ছিল? বায়াত কয়জন নিয়েছিল? এরপরে ওসমান আলী, যখনই দুইজন খলিফা শুরু হইল লড়াই শুরু হয়েছে, ঠিক না? আমির মুয়াবিয়া যখন খেলাফত দাবি করলো যুদ্ধ শুরু হয়ে গেল, সমঝোতা হলো শেষ পর্যন্ত। এরপরে আবার যখন ইয়াজিদ খলিফা হলো, ইমাম হুসাইন বিরুদ্ধে লেগে গেলেন। আজকে আশুরার সময় মুসলমান, সামনে আশুরা মহররম মাস, শিয়ারা এই সময় আসলে হায় হাসান করতে গিয়ে, শিয়া দুনিয়ার সবচেয়ে খারাপ কাফির। আপনারা জানেন শিয়াদের কিতাবে লিখেছে ওয়াইনালি আইম্মাতে নামাকাম, সুবিনের মতো লেখছে আমাদের একজন ইমাম, সেই ইমামদের পাওয়ার কি? লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবালা নবিয়ুল মুরসাল, সেই পর্যন্ত কোন নবী রসুল কোন ফেরেশতা পৌঁছতে পারে না। এরপরে লিখেছে আল্লাহর নবীর কাছে ওহি আসছে ভুলে, ওহিটা যাইতেছিল আলীর কাছে, ভুলে গেছে নবীর কাছে, যা গেছে মানে নিছে। এরপরে আল্লাহর নবীর পরে সরাসরি খলিফা ছিল কে? আলী। আবু বকর ওমর ওসমান ছিল অবৈধ, সুতরাং এই তিন খলিফা অবৈধ মুরতাদ কাফের হয়ে গেছে, এদেরকে যারা বায়াত দিয়েছে তারা কাফের হয়ে গেছে। এজন্য খমেনি তার কিতাবে লিখেছে কৃষ্ণ সুবহাত লিখেছে আব্দুলমান নব্দৌবিহীন ফতাহুল্লাহুল মদিনা, যদি মক্কা মদিনা আমরা কোনদিন বিজয় করতে পারি তাহলে প্রথম যে কাজটা হবে, খমেনি লিখেছে আল্লাহর নবীর কবরের পাশ থেকে দুইটা মূর্তি আমরা অবসরণ করব। সেই মূর্তি বলতে শিয়ারা কাকে বোঝায়? আল্লাহর নবীর পাশে কে শুয়ে আছে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ তাআলা সন্তুষ্ট তাদের উপরে, মুমিনরা সন্তুষ্ট বলেই তো আল্লাহর নবীর কবরের কাছে তাদের কবর দেওয়া হয়েছে। আর শিয়ারা এরকম তাদের বদনাম করে খালি তাই না, শিয়াদের কিতাব উসুলে কাফি, আমাদের যেরকম বুখারি ওদের উসুলে কাফি, সেই কিতাবে লিখেছে যে একদিন নাকি শয়তানের সঙ্গে আলীর দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা শয়তানকে জিজ্ঞেস করলেন যে শয়তান তুই বড় দুর্ভাগা হতভাগা, যে আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে খারাপ তুই। শয়তান হেসে বলল যে আলী এটা তোমার ভুল ধারণা, আমার ওই ধারণা ছিল, সেই জন্য আমি আল্লাহর কাছে আবেদন করলাম। আল্লাহ কয় যে না ইবলিস তোর চেয়ে আরো খারাপ লোক আছে। আমি উদ্গ্রীব হয়ে গেলাম যে আমার চেয়ে খারাপ কেনা তাদের দেখার জন্য, আল্লাহকে আবেদন করলাম। আল্লাহ তখন আমাকে বললেন যাও জাহান্নামের দারোয়ানকে বলো জাহান্নামের সবচেয়ে খারাপ লোক দুটোকে বের করে আনো। তখন দুইটা লোক আমার সামনে হাজির করা হলো, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, চেহারা বাকি আছে। ফাইদা হুমা আবু বকর ওমর, দেখলাম যে সেই লোক দুটো আবু বকর ওমর, নাউজুবিল্লাহ মিন যালিক। শিয়াদের আকীদা আপনারা জানেন, এই শিয়ারা ইমাম হুসাইনকে হত্যা করেছে, দলিল কি? আপনারা জানেন ইমাম হুসাইন যখন কুফাতে ওনার চাচাতো ভাই আকিলকে পাঠাইলেন, তখন এই লোকগুলো বায়াত দিল, ইমাম হুসাইনকে খবর দিল। ইমাম হুসাইন যখন সেই খবরে আসলেন যুদ্ধের ময়দানে, তিনি দাঁড়িয়ে বললেন ওই অমুকের ছেলে অমুক, তোরা আমাকে চিঠি দাও নাই? বোঝা গেল ইমাম হুসাইনকে যারা চিঠি দিয়েছিল, যারা ভালোবেসেছিল, ওই ময়দানে তারা ছিল, কিন্তু তারা এখন বিপক্ষে দাঁড়িয়ে গেছে। আরো প্রমাণ, শিয়ারা এখন যখন মিছিল করে, তখন মিছিল করে হাই হাসান হাই হুসাইন, দেখবেন ওদের মিছিলের সাথে ইমাম হুসাইনের ঘোড়ার চাবুক, তারপরে লাঠি তরবারি থাকে। একটা বাড়ি চুরি হয়ে গেছে, চোর ধরা পড়ে নাই, বাড়ি বাড়ি তল্লাশি করে করে আমরা পাইলাম, এক বাড়ি পাইলাম চুরি যাওয়া মাল সব। চোর কোন বাড়ি? চোর ওই বাড়িতে আছে। আমরা যখন দেখলাম ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হলো, কারা করেছে তালাশ করতে লাগলাম, তালাশ করে পাইলাম শিয়াদের ঘরে ইমাম হুসাইনের তরবারি, শিয়াদের ঘরে ইমাম হুসাইনের জুব্বা, শিয়াদের ঘরে ইমাম হুসাইনের ঘোড়ার চাবুক। বোঝা গেল ইমাম হুসাইনকে হত্যা করেছে কারা, এই শিয়ারা। ইমাম হুসাইনকে হত্যাও করবে, আবার বুক চাপড়াবে হায় হাসান বলে, করতে দেওয়া যায় না। আজকে বাংলাদেশে দিন দিন শিয়া বেড়ে যাচ্ছে, শিয়াদের টাকায় তৈরি এই দেশের কিছু বক্তা তৈরি হয়েছে, এরা আলেমও না, কোন রকম হেপ্তু পড়েছে কেউ, গলার সুর ভালো আছে, আজগুবি কাহিনী তৈরি করে নবীর পরিবারের ভালোবাসার নামে আল্লাহর নবীর সাহাবীদেরকে তারা তিরস্কার করছে। ভাইরা আমার, এই শিয়াদের মহরম আসলে উৎপাত শুরু হয়। আমরা বলি যদি কিছু শিখার তাকে শিখো, কাতলে হুসাইন দার হাকিকত মর গে যযীদ হ্যায় ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ও মুসলমান, যদি সেই দিন ইমাম হুসাইন আপোষ করতেন, তার জীবন দিতে হতো না, পরিবারের জীবন দিতে হতো না, কিন্তু আল্লাহর নবীর গোটা পরিবারকে জীবন দিতে হয়েছে। কারণ ছিল বাতিলের সামনে আপোষ করা যাবে না, মারদে মুমিন বাতিল সে হার গেজ কফ খা সকতা নেহি, সর কটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি। কোন মারদে মুমিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না, মাথা কাটাতে পারে, মাথা নত করতে কতল করনা হ্যায় তো করলে আশিকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতেবে তকদীর কো, ইস গরজে সুজ মকতল মে আয়া ও সুবহ শাম সালামত রাতি আয়ে, ইয়ে জান তো আনি জানি হ্যায়, ইস জান সে কোই পরোয়া নেই। মুসলিম জাতি জানের পরোয়া করে না, ইমাম ঠিক রাখে। আজকে সেই বায়াত কোথায়? বায়াত যখন দুজন দাবি করলো একজনকে কতল করো, যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে সেই বায়াত খ্রিস্টানরা নিয়ে গেছে, খ্রিস্টানদের একজন পোপ একটা মরলে তার জায়গায় আরেকটাকে বসায়, পুরা দুনিয়ার খ্রিস্টান পাদ্রি আলেমরা একত্র হয় রোমে, ভ্যাটিকানে একত্র হয়ে তারপরে সুরার মাধ্যমে একজনকে খলিফা বানায়, গণতন্ত্রের ভোট দেয় না, পুরা মুসলমানদের সুরা ব্যবস্থা নিয়ে গেছে, খেলাফত ব্যবস্থা নিয়ে গেছে, এমামত নিয়ে গেছে, আর মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দিয়েছে, 126 তরিকা তৈরি করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই ঘরে ঘরে থেকে খেলাফতকে উৎখাত করে কমপক্ষে আজকে যে বাংলাদেশে সব দল মত ভেঙে দিয়ে বাংলাদেশে 300,000 মসজিদ আছে, 300,000 ইমাম, 300,000 মুয়াজ্জিন, হাজার হাজার মাদ্রাসা, এই লোকগুলো যদি এক হয়ে একজন ইমামের কাছে বয়াত দিত আর বলতো আমরা মুসলিম, কোরআন ছাড়া আল্লাহর বিধান ছাড়া কোন সংবিধান চলবে না, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না, এই স্লোগানের ময়দানে নাম তো, তাহলে সেই দেশে কোরআন ছাড়া আর কোন বিধান থাকতে পারে? এহুদি খ্রিস্টানরা মুসলমানদের ভাগ করে দিয়েছে। আমি গতকালও বলেছিলাম যে একজন রাখাল তিন মালিকের ছাগল পালত, বল্টু মিয়া, মন্টু মিয়া, তুরক মিয়া, এই মেয়াদের ছাগল সব একরকম, এক মালিকের তার এক মালিকের বাড়ি যায় ও কাল মার খায়। এবারে রাখাল চিন্তা করলো ছাগল তোদেরকে আলাদা করতে হবে, বল্টু মিয়ার যতগুলো ছাগল সবগুলো কান ফুটা করে দিল, এই কান ফুটাওয়ালা ছাগল সব বল্টু মিয়ার, লালটু মিয়ার যত ছাগল সবগুলোর নাক ফুটা করলো, লালটু মিয়ার ছাগল, তুরাবালির যত ছাগল সবগুলোর গায়ে রং লাগাই দিল, এখন আর পেস্ট লাগে না। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানেরা নাস্তিক মোর্তাদেরা কোরআনকে আদালত থেকে বের করে দিয়ে, সংসদ থেকে বের করে দিয়ে, ব্যাংকের থেকে বের করে দিয়ে ইমাম সাহেবদেরকে বসে মসজিদে নিয়ে যাও, এইটা দিয়ে দেশ চালান যাবে না, এটাকেও মরলে খতম করবা। আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম তিন দিনে খতম করেছিল, মিলাদ করেছিল, চল্লিশা করেছিল, আল্লাহর নবীর নিজের তার সন্তানদের মৃত্যুর পরে ফাতেমা ছাড়া সব সন্তানগুলো নবীর জীবদ্দশায় মরে গেল, এগুলো করেছিলেন। আমার ভাইয়েরা, আজকে তাবিজ দেখা হচ্ছে কোরআন দিয়ে, আল্লাহর নবী তাবিজ দেখেছেন, মিশকাতের হাদিস খুলে দেখো, পরিষ্কার লেখা আছে মুস্তাদে আহমদের হাদিস মিশকাত বাবুর রুকা, এখানে লেখা আছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যে ব্যক্তি গলায় তামিম ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করে। এখন কইবেন যে আমাদের হুজুররা যে এত বড় বড় কিতাব লেখছে, এরা একটা রঙিন গিলাস পরায়, যখন হাদিস পড়ায় এটা রঙিন গিলাস পরাই দেয়, আপনি যদি কারো চোখে রঙিন গিলাস পরান দুনিয়া রঙিন দেখবেন, তখন আর দুনিয়ার বাস্তব অবস্থা জানবেন না। এই ভারতবর্ষে যখন হাদিসগুলো পড়ায় রঙিন গিলাস পরাই দেয়, এই তামিজ সেই তামিজ না, এটা হচ্ছে জাহেলি যুগে কুফুরি কালাম যে লেখত, ওই তামিজ শেরেক, আমরা যে তামিজ দেখি এটা কোরআন হাদিস দিয়ে লেখি, এটা জাহেল। এখন ছাত্র বুঝলো যে ঠিকই, এখন ছাত্র তামিজ দেখে হুজুরও লেখে, খালি তামিজ দেখে না, পেলে ধুয়ে দিয়ে খায়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, এই হুজুররা তামিজ লেখে গিয়ে দেখবেন কি লেখা আছে, নকশা, এটা সূরা ফাতিহার নকশা, এটা ইয়াসিনের নকশা, আর রহমানের নকশা, 586 786 কি বিসমিল্লাহ, আমি এখন আজকে নামাজ দাঁড়িয়ে যদি পড়ি 786 5301 2005 সূরা বাকিয়া পড়তেছি, আল্লাহু আকবার, আপনি কেমন ওই মেয়া পাগল হয়েছ নাকি, নামাজের সুরে পড়ো নাই ফাতিহা কই, আমি বলবো কেন আমি নকশা বলে নিয়েছি, আপনি বলবেন ওই মেয়া তুমি পাগলাই বাদ দাও এইটা কোরআন না, বোঝা গেল নকশার মাধ্যমে কোরআনকে বিকৃত করা হয়েছে। এরপরে খালি তো সুরার নকশা না, এই সুরা উল্টাইয়া লেখে পাল্টাইয়া লেখে, এগুলো কুফুরি কালাম না, এরপরে খালি এই পর্যন্ত না, তাবিজের বইতে লেখাতে ইয়া হামান, ইয়া ইবলিস, ইয়া ফেরাউন, ইয়া নমরুদ, এমনকি এই সব বই যে দরবারের ওই দরবারের তাবিজের বইও আছে, ওই তাবিজের বই তো আছে, যাদের মাথায় পাঁচ টুকরা টুপি আছে একটু তালাশ করে দেখেন, আর বেশি কিছু বললাম না, তালাশ করে দেখেন আপনার দরবারের পীরের মধ্যে ফেরাউনের নাম আছে, নমরুদের নাম আছে, হামানের নাম আছে, মাহফিল এখন দাবি দেবে কি করে? ভাইরা আমার, কোরআনটাকে কোথায় নিয়ে গেছে? কেয়ামতের মাঠে এই কোরআনকে অভিযোগ করবে, তাবিজ বানায়া যাতা হো, তাকু মে সাজায়া যাতা হো, ধো ধো কে পিলায়া যাতা হো, মুর্দার কো খিলায়া যাতা হো। মানুষ মরলে খতম করে। আমি বলি একটা নাপিত, নাপিত ভাই আপনার ছোট করছি না, নাপিত খুশি হয় কখন জানেন? যখন শোনে যে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে আদরের দুলারা কামাইলে 1000 টাকা নোটটাই দিবে। আর মৌলবী সাহেব খুশি হয় কোন সময়? সব না, খতম করে যারা তারা দেখে বলছি, যারা খতম করেন না, তাবিজ দেখেন না, তাও হেঁটে অটল আছেন, কোরআন সুন্নাহর রাস কায়েমের জন্য জীবন দিতে তৈরি আছেন, অথবা আজকে থেকে তওবা করতেছেন, আগে করতেন সব মা, আজকে তওবা করে যান, তাদেরকে বলছি না, যারা এরপরেও তওবা করবে না, এগুলো খুশি হয় যখন মানুষ মরে, মাইকে শুনে শোক সংবাদ অমুকে মরা গেছে, তখন খুশি মনে মনে, এই তো মিলাদের দাওয়াত পাবো, 3 দিন আর খতম পাবো, 40 পাবো, এবার মৃত্যুবার্ষিকী স্থায়ীভাবে চালিয়ে নিয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীর এই খতম বর্ষের পয়সা দিয়া তাফসীরে মারফুল কোরআন সূরা বাকারা 41 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখো, ফতোয়া শামী খুলে দেখো, রেফারেন্স সব বলছি, পরিষ্কার লেখা আছে, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে মৃত্যু ব্যক্তির জন্য পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে, খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে তাসবিহ, সম্পূর্ণ হারাম আর বেদাত, যে ব্যক্তি এগুলো করে সে হারাম কাজ করে, যে করায় সে হারাম কাজ করে। যখন যে পড়ল সে নিজেই কোনো সব পায় না, তো যার জন্য বসে কি সব বকসাইবে? বাইরে আমার কোরআন পড়লে আমার বকসাইতে হয় হুজুরকে দিয়ে। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে সঙ্গে সঙ্গে তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয়ে যায়। একই বক্সাবার জন্য বসে থাকে না, হুজুরের কাছে নিয়ে যাইতে হবে 1 প্যাকেট মিষ্টি আর 100 টাকা। হুজুরে যখন দেখে পাতলা ফিনফিনে কাপড় দিয়ে 500 টাকার নোটটা দেখা যাচ্ছে, মোনাদারটা একটু লম্বাই দেয়, একেবারে লম্বা মোনাদার দিয়ে জান্নাতে পৌঁছাই দিল, চিন্তা করলো এই তো মোনাদার শেষ করলে নোটটা ওইখান থেকে স্থানান্তর হয়ে আমার পকেটে ঢুকে পড়বে। আপনি এখানে না থাকে, তার পকেট যখন যখন পাশা চুলকায় মনে করে পকেটে হাত দিয়েছে, টাকা পয়সা করেছেন। ভাইরা আমার, লজ্জা করা উচিত। আজকে কোরআন কি কোথায় নিয়ে গেছে? যেই কোরআন দিয়ে ওমর বিন খত্তাব শাসন চালিয়েছেন, ওমর বিন খত্তাব কোন ইউনিভার্সিটি পড়েন নাই, আবু বকর সিদ্দিক ইউনিভার্সিটি পড়েন নাই, আলী অন্য কোন ভার্সিটি পড়েন নাই, মদিনার ভার্সিটি পড়েছেন। কোরআন যাদের সম্পর্কে বলেছে আল্লাহর নবীর সাহাবি, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এত সার্টিফিকেট দিয়েছে, যাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কেঁপেছে, তারা শাসন করেছে কি দিয়ে? কোরআন দিয়ে। ইতিহাস পড়ো, ওমর আব্দুল খত্তাব যখন অর্ধজাহানের খলিফা, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের প্রতিনিধি আসলো মদিনাতে, দেখে যে ওমর বিন খত্তাব মদিনায় নাই, সাহাবীদেরকে জিজ্ঞেস করলো তোমাদের বাদশাহ কোথায়? সাহাবীরা বললেন আমাদের বাদশাহ হয় না, আমাদের আমির, বললেন আমির, আমাদের আমির আছে। হ্যাঁ, তোমাদের আমির সব কি তালাশ করি, কোথায় তিনি? খুঁজে এসে বলল শুনলাম তার নাকি উঠ হারাই গেছে, ওই উঠ তালাশ করতে গেছে। রোম সাম্রাজ্যের প্রতিনিধিরা বুঝল অর্ধজাহানের বাদশাহ ওমর এর উঠ হারাই গেল, এরপর কারো চাকরি যায়নি, আবার সে উঠ তালাশ করতে নিজেই গেছে। আচ্ছা চলো তোমাদের ওমর কোন দিকে গেছে দেখি, গিয়া দেখে যে একটা তালাশ করে গাছের তলায় একটা উট বান্ধা আছে গাছের সঙ্গে, আর একটা লম্বা হয়ে মানুষ শুয়ে আছে, যখন শুয়েছিল তখন হয়তো ছায়া ছিল, এখন ছায়া সরে গেছে, লোকটা ঘুমাচ্ছে টান হয়ে, ঘামে আর ধুলা বলে একাকার হয়ে আছে। সাহাবীরা বলল রোমের প্রতিনিধিকে, এই যে লম্বা হয়ে লোকটা শুয়ে আছে, এই লোকটাই হচ্ছে আমিরুল মুমিনীন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রোমের প্রতিনিধি বলল ওমর তুমি তোমার মানুষের নিরাপত্তা দিয়েছ, এজন্য জনগণ তোমার নিরাপত্তা দিয়েছে, আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, সোজা কথা। ভাইরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে এই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, এই কোরআন দিয়েই সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন। আজকে যদি মুসলিম জাতি আবার সেই এক খলিফার অধীনে ঐক্যবদ্ধ হয়ে কাফনের কাপড় পরে রাজপথে নেমে যায়, যতক্ষণ পর্যন্ত কোরআন না পাবো অতক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না, আমাদের লাশ করে দাও, পিছিয়ে দাও, আমরা ঘরে যাব না, কোরআন ছাড়া এই দেশে কোন সংবিধান থাকতে পারে? তাহলে কেন এগুলো বিভক্ত হল? ওই যে রাখালের মতো ছাগল ভাগ করে দিয়েছে, এখন ছাগল আলাদা হয়ে গেছে, আমাদেরকেও ভাগ করেছে বিভিন্ন তরিকায়, টুপি ভাগ করেছে, জামা ভাগ করেছে, পাগড়ি ভাগ করে দিয়েছে, এখন মুসলমান দলে দলে বিভক্ত, নিজেরা নিজেরা মারামারি করো আর ওরা কি করুক শাসন চালাক। যুবকদেরকে বলছি, আমরা আমাদের জীবনে ইসলাম যদি কায়েম করতে নাও পারি, তোমাদেরকে বলে দেই তোমরা হকের পক্ষে লড়াই করো, দিন কায়েমের জন্য রাসুলের তরিকায় চেষ্টা করো, এজন্য আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র নয়, কোন রকম ষড়যন্ত্র নয়, আল্লাহ নবীর তরিকা দাওয়াত জিহাদ হিজরত কিতাল, এই সবগুলোই একমাত্র দিন কায়েমের পথ। আবার সেই পথেই দিন কায়েম হতে পারে, এছাড়া দিন কায়েম অসম্ভব না। এজন্য দরকার একদল ইব্রাহিম, দরকার একদল মুসা, দরকার একদল সালাহউদ্দিন আইয়ুবি, মোহাম্মদ বিন কাসিম। সেই আহ্বান রেখেই আজকে তোমাদের প্রতি আহ্বান রাখলাম। যদিও কোরআনের আয়াত আমি আলোচনা করছিলাম, এই আয়াত 112 নম্বর আয়াতের পরে, এরপরে 111 নম্বর পরে 12 নম্বর আয়াতে আছে সেই মুমিনদের কি কি সিফাত হবে, বৈশিষ্ট্য হবে। এই নয়টা বৈশিষ্ট্য আছে, এই নয়টা বৈশিষ্ট্য যে মুমিনদের আছে ওই মুমিনদের জান মাল আল্লাহ তাআলা ক্রয় করবেন, যদি ওই গুণগুলো না থাকে আল্লাহ তাআলা ক্রয় করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক প্রশ্ন আসছে, ধৈর্য ধরে বসুন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন যাদের দেওয়ার এখনই দিবেন, উত্তরের পরে আর কোন প্রশ্ন চলবে না, উত্তর শুনবেন, প্রশ্ন অনেক তৈরি হবে, এখনই যা দেওয়ার দিয়ে দেন ইনশাল্লাহ উত্তর হবে, বাস প্রশ্ন শেষ, আর কোন প্রশ্ন আসবে না। এখানে কিছু বিষয় আছে ফেকার মাসলা, দেখেন আমাকে ফেকার মাসলা নিয়ে, আমি ফেকা নিয়ে আলোচনা করি নাই, এই ফেকা নিয়ে আলোচনা করা আরেক ঝামেলা, লাগছে 20 টাকার তারাবি না 8 টাকার তারাবি, ওই যে ছাগলের কাহিনী, কাজে এটা উত্তর বা দেওয়া দরকার, খেলাই দেওয়া দরকার। এই নিয়ে গণ্ডগোল করে করে মুসলিমদেরকে ভাগ করে শহীদের আমল করো, শহীদটা জানো আমল করো, হাদিসে যেটা সহি তুমি পাও ওইটা আমল করো। কোন ইমাম বলে নাই যে আমাদের মাজহাব মানতে হবে, আমরা ওই মাজহাব মানব যে মাজহাব সাহাবায়ে কেরামদের ছিল, যেই মাজহাব কোরআনে আছে। কোরআনে কোন মাজহাব নাই, কোরআনে কোন তরিকা নাই, কোন ইমামরা বলে যান নাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, আরো সব ইমামরা বলেছেন রহমতুল্লাহ আলাইহিম, তারা সকলেই বলেছেন ইলা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে হাদিসটা তোমরা সহি পাবে ওইটাই আমার মাযহাব। কোন ইমামরা বলেন আমার নামে একটা বাধা তৈরি করো, দল তৈরি করো। মুসলিম উম্মার দুর্ভাগ্য, মক্কায় 4টা নামাজ হইত, 4টা নামাজ জাহানাবি সাহেব আম্বলি মালিকের মারামারি হইত মক্কায়, শেষ পর্যন্ত আল্লাহ রহমত করছেন, সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একত্র হয়ে সিদ্ধান্ত করলেন এক ইমামের নামাজ পড়তে হবে। এখন সবাই এক ইমামের পিছনে নামাজ পড়ে, আমাদের সেটা ঢেকার মাথা উত্তর দেব না। আকিদাগত যে বিষয় আমি আকিদিন আলোচনা করছি, আকিদিন উত্তর দেব। হাতামবাগের যে হাতামবাগ আমার নাই, হাতামবাগে হজে যাওয়ার আগে হজে গিয়েছিলাম, হজে যাওয়ার আগে তাওহীদের লেকচার দিয়েছিলাম, আমি যাওয়ার পরেও প্রত্যেক দুয়ে পুলিশ ঘেরাও করেছিল মসজিদ, এখনো পুলিশ ঘেরাও করেছে, কাজে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ ছেড়েছি, সব ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না, ঠিক কিনা? এখন আমি খুতবা দেব ইনশাআল্লাহ মার্কাজতে, আমার একটা প্রতিষ্ঠান আছে মার্কাজুল উলুম ইসলামে, ওখান থেকে ইন্টারনেট আপনারা ওখান থেকে পাবেন, ইন্টারনেট চালু থাকবে ইনশাআল্লাহ, লেকচার পাবেন, আমাদের এক জায়গায় বন্ধ হবে আরেক জায়গায় দেবো ইনশাআল্লাহ, পুরো দুনিয়ার মালিক আমরা, আমাদের এক মসজিদকে বের করবে আরেক মসজিদ আমরা দখল করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার মুশকিল মানসম্পন্ন প্রশ্ন আসতে হবে, প্রশ্ন এমনি প্রশ্ন, এইসব প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা সেইভাবে সালাত আদায় করো যে আমাকে দেখেছ, ঠিক আছে হাদিস দেবেন আপনি পড়বেন। আসসালামু আলাইকুম। প্রশ্ন হুজুর, একজন মাওলানা সাহেব বলেছেন যে মা নাকি এক প্রকার খোদা, মা বলে এক প্রকার খোদা, এই খোদাটাও তো শিরিক, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো, সেই নাম আর রহমান আর রহিম আল্লাহ, এই নামগুলো। এর মধ্যে খোদা আছে? এই খোদা কোন আল্লাহর নাম না। তারপরে মা বলে খোদা, নাউজুবিল্লাহ, মুসলিমরা আল্লাহ যোগ্য জন, মাকে সম্মান করতে হবে, এটা ভিন্ন বিষয়, আল্লাহর নির্দেশ আছে মা বাবার খেদমত করার জন্য, কিন্তু সেই জন্য মাকে আমরা নিয়ে যাবো খোদার আসনে, এটা একটা শিরিক। তারপরে বলেছে অনেক প্রশ্ন, হুজুর পীর মানে কি একটু বুঝিয়ে বলবেন, পীর মানে বুড়া, ফার্সি পীর মানে কি বুড়া, এটা ফার্সি শব্দ, কোরআনে পে শব্দ নাই, আরবিতে পে শব্দ নাই, বোঝা গেল পীরও নাই, পে নাই পীরও নাই, পরিষ্কার? এইটা জন্ম কোথায়? পে শব্দর জন্ম যেইখানে, পীরের জন্ম কি? পে শব্দর জন্ম ইরানে, পীরের জন্ম কোথায়? পীরে মুগা, দরা পীরে মুগা গোয়াত, পীরে মুগা থেকে পীর আসছে, আর এই ব্যাখ্যা দেওয়ার সময় লাগবে, পীর আসছে পীরে মুগা থেকে, এটা ফার্সি অগ্নিপুত্র থেকে পরিভাষা। হুজুর নামের পূর্বে কেন মোহাম্মদ দেওয়া হয়? সাহাবিদের নামের পূর্বে কি মোহাম্মদ দেওয়া ছিল? মোহাম্মদ একটা নাম, কাজে কারো নাম নেই মোহাম্মদ, আমার নাম এখন মোহাম্মদ জসিমউদ্দিন, তার মানে আমার নাম মোহাম্মদ হয়ে গেছে এখন, কারণ এটা আমাদের দেশের লোকের আসলে এগুলো বুঝে না, তিন চারটা নাম একসাথে রেখে দেয়, পরে যখন বিদেশ যায় তখন দেখে ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম, তো আমার নামটা মোহাম্মদ, তো আমার নাম মোহাম্মদ হয়, জসিমউদ্দিন বাবার নাম হয় রহমান দাদার নাম, কি করা যাবে এগুলো দেশে, এটা নাজায়েজের কিছু নেই। এটা হচ্ছে এই দেশে হিন্দু ছিল, তখন মুসলমানরা মুসলমানদের পরিচয়ের জন্য আগে নিজের নামে মোহাম্মদ লাগত, ওরা লাগতো সিরি, এরা লাগতো কি মোহাম্মদ, কাজে এটা নাজায়েজের কিছু নেই, মোহাম্মদ লাগতো নিজের নামটাই মোহাম্মদ, নাজায়েজের কিছু নেই, বাড়াবাড়ি করার কিছু নেই, তার মানে আপনার নামটাই মোহাম্মদ, আপনার নামটাই কি এখন মোহাম্মদ। এগুলোকে মোরাক্কাবে মানে সরব বলে, তিন চারটা নাম একাত্র করে একটা নাম হয়ে যায়, নাম হলে মোরাক্কা মানে সরব, আপনার বুঝবেন না এগুলো, ক্ষমাকে বলে না মানে এগুলো না হোক গ্রামার করে বুঝবেন। হুজুর নবীজি মেরাজে গিয়ে কি আল্লাহকে দেখেছেন? এটা হাদিসের একটা মুখতালাফি মাসালা, এটা ইমামদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে, মুসলিম সাহেব হাদিসে দেখে নেবেন। হুজুর আপনি গতকাল বলেছিলেন আল্লাহ তার রাসুলের দল করতে, কিন্তু আমাদের না, আমি আল্লাহ রাসুলের দল বলি না, হেজবুল্লাহ কোরআনে আছে, এই হেজবুল্লাহ মানে দলের নাম না, হেজবুল্লাহ মানে ইসলাম, ইসলাম মুসলমান দল ইসলাম, এর বাইরে কোনো দল নেই, সিফাত আছে মহাজের আনসার হেজবুল্লাহ, এগুলো আল্লাহর একটা দেওয়া সিফাত, দল একটাই মুসলিমদের, একটা দল ইসলাম, এছাড়া কোনো দল নাই মুসলিম। ইসলামিক শরিয়াত মোতাবেক দেশ শাসন ব্যবস্থায় নারী নেতৃত্ব হারাম কিনা, কোরআনের স্পষ্ট আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে, কোরআনের আয়াত এটা স্পষ্ট, কাজী নারীদের নেতৃত্ব দেওয়ার কোন সুযোগ ইসলাম রাখে নাই, সর্বোচ্চ নেতৃত্ব, হ্যাঁ নেতৃত্বের অধীনে কোন বিষয়ে মহিলাদের উপর কাউকে আমির বানিয়ে দেওয়া হয় সেসব বিষয় আছে, সেগুলো সীমিত আকারে, সর্বোচ্চ নেতৃত্বের জন্য খেলাফত ব্যবস্থার শর্ত আছে, খলিফা হওয়ার জন্য মুসলিম হওয়া, আকেল বালেক হওয়া, পুরুষ হওয়া, এটা শর্ত, সমস্ত আমাদের ঘরে এক মত, কারো কোনো দ্বিমত নাই, পুরুষ হওয়া মুসলিম খলিফার জন্য শর্ত। কোন ব্যক্তিকে নিয়ে আমরা উত্তর দিই না, আমি এটা প্রশ্ন এখানে একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আছে, যে ভাই প্রশ্নকে আমি সোজা এক কথা বলতে চাই, জাকির নায়েক বলেন, সাইদ হিসাব বলেন, বা এরকম আরো যারা আছে, আমরা যার যতটুকু কোরআন সুন্না মোতাবেক পাবো অতটুকু মানব, কোরআন সুন্না মোতাবেক যতটুকু না অতটুকু মানব না। এখন সাইদ হিসাব এদেশে বালাগালুলা চালু করেছেন, ওয়াজের সুদে সুরদার সুর দিয়ে বালাগালুলা পড়তেন, বালাগালুলা কোন দুরুদ শরীফ, আপনারা জানেন বালাগালুলা কি? এটা এটা কবিতা, ইরানের কবিতা ছিল শেখ সাদি, সেই শেখ সাদির কবিতা হচ্ছে বালাগালুলা, গুলিস্তা অবস্থায় আছে, গুলিস্তায় আছে, এটা কোন হাদিস না, কত দুরুদ শরীফ আছে সুন্দর সুন্দর, নামাজে দুরুদ শরীফ পড়ি আমরা, সেইগুলো বাদ দিয়ে বালাগালুলা বেকামালি সুর দিয়ে পড়ল, সবাই সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া পড়ল, আল্লাহর নবীর যুগে এই কবিতা ছিল না, সাহাবীর যুগে ছিল না, এটা বেদা, তারপরে এই কবিতার অর্থ গণ্ডগোল আছে, বালাগাল উলা, বালাগা মানেই পৌঁছিল, আল উলা মানে সর্বোচ্চ মাকাম, বেকামালি হি মানে নিজের যোগ্যতা, আল্লাহর নবী সর্বোচ্চ মাকামে পৌঁছেছেন এটাকে নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে। কোরআনের শ্রদ্ধা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। কি সুন্দর আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা আপনাকে এতিম পেয়েছেন, আপনাকে আশ্রয় দিয়েছেন না, আল্লাহ আপনাকে দল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে পথের দিশাহীন পেয়েছেন, আপনাকে হেদায়েত দিয়েছেন, এরকম নয় কি? অজরাকে আয়রান ফাগনা, আপনাকে আল্লাহ তারা খালি হাতে পেয়েছেন, আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। তাহলে আল্লাহ পরিষ্কার বললেন যে আল্লাহ আপনাকে দিয়েছেন বালাগাল উলাবে কামালিহিতে নিয়ে গেল সুলতান কামালতে, এখন তামিল করে সহি করা যায়। তারপর আমি বলি এরকম দুরুদ শরীফ না। এই জন্য আমি একটা উদাহরণ দিলাম, এরকম যে বিষয়গুলো আছে আমরা ওনাকে দোয়া করি যে ওনারা যে যতটুকু সহি কাজ করেছেন আল্লাহ তালা কবুল করুন এবং ওনাদেরকে আল্লাহ তালা সহি ভাবে দিনের জন্য আরো কাজ করার তৌফিক দান করে দোয়া করবো আমরা। কিন্তু এক্ষেত্রে আমি এটা পরিষ্কার বলে দিই, কোন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আপনারা করার থেকে বেঁচে থাকবেন, ব্যক্তিকে অনুসরণ করবেন না, অনুসরণ করবে কোরআন সুন্নাকে। কোরআন সুন্না মোতাবেক যেই ব্যক্তির কথা কাজ মিলবে আমরা ওটা মানব, যেটা মিলবে না ওটা মানব না। আর বোধহয় কোন প্রশ্ন নেই। আমাদের খলিফাকে আমরা কার হাতে বায়াত দিব? খলিফা তো চিন্তাই হয়ে গেছে ভাই, খলিফা চিন্তাই হয়ে বিভিন্ন দরবার ঢুকে গেছে, ওইখান থেকে উদ্ধার করুন। আমরা একজন খলিফা বানাই তারপর তার কাছে বায়াত দিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব। আর সেরকম না পান তাহলে মেশকাত একটা হাদিস আছে হুজাইফার হাদিস, এটা আমার কিতাব আসতেছে ইনশাআল্লাহ, কিতাব আসতেছে এর উপরে দিন কায়েমের সঠিক পদ্ধতি, তো তার মধ্যে এই বিষয়গুলো সব আসতেছে, তো ইনশাআল্লাহ তখন আপনি বুঝবেন। আর তারপরেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। নামাজের অক্ত হয়ে গেলে যেমন আমরা তিনজন থাকলে একজন ইমাম বানিয়ে নেই, ঠিক এরকম ভাবে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে দিন প্রচারের জন্য, খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য সমস্ত দলমত ভেঙে দিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমাদের তৌফিক দান করে আমিন। আমাদের এই কিতাবগুলো বোধহয় কিনতে পাওয়া যাচ্ছে, যাদের প্রয়োজনে নিয়ে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল যারা করলেন তাদের সকলকে কবুল করেন আমিন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এ পর্যন্ত বসে থেকে অংশগ্রহণ করে যারা হাজির থাকেন তারা তারা সকলকে নাজাতের জন্য এই মাহফিলকে কবুল করেন আমিন। এই মাহফিলে যারা এতক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন আল্লাহ তারা সেই যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে আল্লাহ তারা যেন সেই সালমান ফার্সির মতো মুরব্বী আর যুবকদেরকে খালিদ বিন ওলীদ, মোহাম্মদ বিন কাস মতো দান করেন আমিন। وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته